আছেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, অলিপুরি সাহেব হুজুরের আগমন, মুনাজিরে আজমের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি, যার আগমনকে কেন্দ্র করে আজকের মহতি এই বিশাল এক জনপ্রিয় এত বড় আয়োজন, যার আগমনকে কেন্দ্র করে মুনাজিরে আজম ওলিয়ে কামেল হযরতুল আল্লাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুম আমাদের মঞ্চে উপবিষ্ট হয়ে গেছেন। কিছু সময়ের ভেতরেই হযরতের গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে হযরত পেশ করবেন। মজলিস নুরানি করে উলামা হযরতরা বসে আছেন, বিলখুসুস শেখুল উলামা আমার পীর মুর্শিদ হযরতুল আল্লাম আল্লামা প্রিন্সিপাল মিজানুর রহমান চৌধুরী দামাত বরকাতুহুল আলিয়া সহকারে যত উলামা হযরতরা স্টেজে বসে আছেন সকলের শুকরিয়া আদায় করছি। সকলে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। এবং হযরত চান উত্তরার এই প্রাণ কেন্দ্রে এমন একটি ব্যাপক আয়োজন হতে থাক, ধারা অব্যাহত থাকুক, এটা হযরতের কামনা। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন। এখন এই মুহূর্তে আমাদের প্রধান অতিথির বক্তব্য হবে, মধ্যমণির বক্তব্য হবে, যার বক্তব্য শোনার জন্য, নসিহত শোনার জন্য সকলে এসেছেন। এ পর্যায়ে এ মুহূর্তে আপনাদের সামনে আখেরি নসিহত এবং গুরুত্বপূর্ণ নসিহত আমাদেরকে পেশ করবেন মুনাজিরে আজম খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত হযরতকে। হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অজানাকে জানার জন্য মানুষকে জন্মগতভাবে ছয়টি হাতিয়ার দান করে থাকেন। এই ছয় হাতিয়ারের দ্বারা মানুষ অজানাকে জানতে পারে। হাতিয়ার ছয়টি যথাক্রমে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, গ্রাণ শক্তি, ত্বক শক্তি এবং মেধা শক্তি। প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা তা যে হাতিয়ারের দ্বারা জানতে পারা যায় সেটাকে দৃষ্টিশক্তি বলা হয়। থাকে মানুষের চোখে, আল্লাহ জন্মগতভাবেই মানুষকে দান করে দিয়ে থাকে। আওয়াজ কেমন হচ্ছে না হচ্ছে জানার মতো একটা হাতিয়ার আল্লাহ জন্মগতভাবেই মানুষকে দিয়ে থাকেন, সেটার নাম শ্রবণ শক্তি। থাকে মানুষের কানে, কোন খাদ্যে কেমন স্বাদ জানার জন্য একটা হাতিয়ার আল্লাহ মানুষকে জন্মগতভাবেই দিয়ে থাকেন, এটার নাম স্বাদ শক্তি, থাকে মানুষের জিহ্বায়। কোন দ্রব্যে কেমন গন্ধ জানার জন্য আল্লাহ মানুষকে জন্মগতভাবেই একটা হাতিয়ার দিয়ে থাকেন, সেটার নাম গ্রাম শক্তি, থাকে মানুষের নাকে। আর আবহাওয়া ঠান্ডা না গরম জানার জন্য আল্লাহ মানুষকে জন্মগতভাবেই একটা হাতিয়ার দিয়ে থাকেন, এটার নাম ত্বক শক্তি, থাকে মানুষের গায়ের চামড়ায়। আর কোন বস্তুর গুণাগুণ কেমন, কোন জিনিসকে কোন জিনিসের সাথে মিলালে নতুনভাবে কোন জিনিস আবিষ্কার করা যায় জানার জন্য আল্লাহ জন্মগতভাবে মানুষকে একটা হাতিয়ার দিয়ে থাকেন, সেটার নাম ব্রেইন শক্তি, মেধা শক্তি, থাকে মানুষের মস্তিষ্কে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো। অজানাকে জানার জন্য আল্লাহ জন্মগতভাবে মানুষকে কতটি হাতিয়ার দিয়ে থাকেন, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, গ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি, এই ছয় হাতিয়ারের দ্বারা মানুষ যা কিছু জানতে পারে এর দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হতে পারে, পরকালের চিরস্থায়ী জীবনে উপকৃত হওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ প্রদত্ত ছয় হাতিয়ারের দ্বারা মানুষ যা কিছু জানতে পারে এর দ্বারা মানুষ পরকালের চিরস্থায়ী জীবনে উপকৃত হওয়ার কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় মেধা শক্তির অবদান হিসাবে মানুষ বিদ্যুতের বাতি আবিষ্কার করেছে। আল্লাহ প্রদত্ত মেধা শক্তি ব্যবহার করে বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেছে। আল্লাহ প্রদত্ত মেধা শক্তির হাতিয়ার দ্বারা মানুষ মাইক্রোফোন আবিষ্কার করেছে। আল্লাহ প্রদত্ত মেধা শক্তি নামক হাতিয়ার দ্বারা বর্তমান যুগের অত্যাধুনিক দ্রুতগামী যানবাহনগুলি আবিষ্কার করেছে। এই সবগুলির দ্বারাই আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যথেষ্ট পরিমাণ উপকৃত হচ্ছি, হতে পারি। কিন্তু আমার কথা বুঝে থাকলে বলুন তো, এই বিদ্যুতের বাতি আর বিদ্যুতের পাখা, এই বিজ্ঞানীদের আবিষ্কৃত মাইক্রোফোন, বৈজ্ঞানিকদের আবিষ্কৃত দ্রুতগামী যানবাহন পরকালের চিরস্থায়ী জীবনে কোনো কাজে আসবে? তাহলে পরিষ্কার হয়ে গেল, ছয় হাতিয়ারের দ্বারা মানুষ যা কিছু জানতে পারে, যা কিছু উদ্ভাবন করতে পারে, যা কিছু আবিষ্কার করতে পারে, এই সবগুলির দ্বারা শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হতে পারে, পরকালের চিরস্থায়ী জীবনের কোনো সন্ধানেই লাভ করতে পারে। পরকাল বলতে যে একটা জগৎ আছে, সেই জগতে মানুষের জীবন যে হবে চিরস্থায়ী, তার সন্ধানেই লাভ করতে পারে। ছয় হাতিয়ার ব্যবহার করে মানুষ পরকাল জানতে পারে না, পরকাল বুঝতে পারে না, পরকালীন চিরস্থায়ী জীবন আছে বলেই জানতে পারে না। পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি লাভ কিভাবে করা যায় তা বুঝবে, দূরের কথা। পরকালে যে মানুষের একটা চিরস্থায়ী জীবন আছে তাই বুঝতে পারে না ছয় হাতিয়ারের দ্বারা। এজন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আধুনিক বিজ্ঞান যদি পরকালের সন্ধান দিতে পারত তাহলে দুনিয়ার মানুষকে পরকাল শিক্ষা দেওয়ার জন্য লক্ষাধিক নবী রাসূলগণের একজনকেও নবী বানিয়ে দুনিয়াতে পাঠাবার কোনো দরকার হতো না। শতাধিক আসমানি কিতাবের কোনো একটি কিতাবও নাজিল করার দরকার হতো না। বিজ্ঞানীদের কাছ থেকেই আমরা পরকালের সন্ধান লাভ করতে পারতাম। কিন্তু আধুনিক বিজ্ঞান যেহেতু পরকালের কোনো পাত্তাই দিতে পারে না, তাই ছয় হাতিয়ারের দ্বারা যা কিছু জানা যায়, মেধা শক্তির দ্বারা, জ্ঞান বিজ্ঞানের দ্বারা যা কিছু আবিষ্কার করা যায়, এগুলি পরকালীন চিরস্থায়ী জীবনের জন্য উপকারী হবে, দূরের কথা। পরকালীন জীবনের সন্ধানেই দিতে পারে না, তাই আল্লাহ দুনিয়ার মানুষকে পরকালীন চিরস্থায়ী জীবনের সন্ধান এবং দুনিয়াতে কোন পথে জীবনযাপন করলে পরকালের চিরস্থায়ী জীবনে সুখী হওয়া যায় তা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দুটি ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং তা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে সাত নম্বরে আরেকটা হাতিয়ার দান করেছেন। সেইটা জন্মগতভাবে আল্লাহ কাউকে দান করেন না, দুটি ব্যবস্থার মাধ্যমে দান করেন। পরকালীন চিরস্থায়ী জীবনকে জানার, পরকালের চিরস্থায়ী জীবনকে সুখময় করার ব্যবস্থা জানার জন্য আল্লাহ মানুষকে এই ছয় হাতিয়ারের অতিরিক্ত আরেকটা হাতিয়ার দান করেছেন। সেই হাতিয়ারটার নাম হইল ওয়াহী, সেই হাতিয়ারটার নাম হল ওয়াহী। সেই ওয়াহীর জ্ঞানকে ইলমুল ওয়াহী বলা হয়। এই ওয়াহী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে এমন গোপন ইঙ্গিত, যে ইঙ্গিত যে দিল আর যাকে দিল তারা দুইজন ছাড়া আর কারো বোঝার উপায় নেই। ইসলামের পরিভাষায় ওয়াহী বলা হয় ওই সমস্ত বার্তাকে, যে সমস্ত বার্তা আল্লাহর পক্ষ থেকে নবীগণের কাছে পাঠানো হয়। এই পারিভাষিক অর্থটা বোঝা সকলের জন্য সহজ, আবিধানিক অর্থটা বোঝা সকলের জন্য সহজ নয়। তাই আমরা ওয়াহী শব্দের পারিভাষিক অর্থটাই সকলে বোঝার এবং স্মরণ রাখার চেষ্টা করি। ওয়াহী নামের যে সাত নম্বর হাতিয়ার, যে হাতিয়ারের দ্বারা পরকালের চিরস্থায়ী জীবনকে সুখময় করার ব্যবস্থা জানতে পারা যায়, এই ওয়াহীর পারিভাষিক অর্থ হল আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বাণী নবী রাসূলগণের কাছে পাঠানো হয়, আল্লাহর প্রেরিত সেই বাণীগুলিকে ইসলামের পরিভাষায় ওয়াহী বলা হয়। সেইগুলি জানার নাম ইলমুল ওয়াহী। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে পরকালের সন্ধান দেওয়ার জন্য এবং পরকালীন চিরস্থায়ী জীবনকে সুখময় করার জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য দুটি ব্যবস্থা গ্রহণ করেছেন। একটাকে তফসিরুল কোরআনের পরিভাষায় কিতাবুল্লাহ বলা হয়, আর একটাকে রিজালুল্লাহ বলা হয়। অর্থাৎ লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন, দুনিয়ার মানুষকে পরকালীন চিরস্থায়ী জীবনের সন্ধান দেওয়ার জন্য। আর নবীগণের কাছে ওহি প্রেরণ করেছেন, আসমানি কিতাব, সেটা হইল দ্বিতীয় ব্যবস্থা। নবীগণের কাছে ওহি নাজিল করেছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, কিতাবে লিপিবদ্ধ আকারে আল্লাহ দুনিয়ার মানুষকে পরকালীন জীবনের সন্ধান দান করেছেন। আর নবীগণের মাধ্যমে বক্তব্য আকারে আল্লাহ দুনিয়ার মানুষকে পরকালীন চিরস্থায়ী জীবনের সন্ধান প্রদান করেছেন। এই সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন শরীফ। সর্বশেষ নবীর কাছে সর্বশেষ আসমানি কিতাব নাজিল হয়েছে, সর্বশ্রেষ্ঠ নবীর কাছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বাণীগুলির নাম তো ওহি। এই ওহি দুই প্রকার, এক প্রকার ওহিকে তফসিরের ভাষায় ওহিয়ে মতলু, আর এক প্রকার ওহিকে তফসিরের ভাষায় ওহিয়ে গায়েবে মতলু বলা হয়। এই পারিভাষিক শব্দগুলি হয়তো আপনারা সকলে বুঝবেন না, এই জন্য আপনাদের সকলের বোঝার মতো করে আমি বাংলায় বলছি। ওহি দুই প্রকার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যত ওহি প্রেরণ করেছেন সমস্ত ওহি দুই প্রকার। এক প্রকার ওহির নাম কোরআন, আর এক প্রকার ওহির নাম হাদিস। আল্লাহর কোরআন ও আল্লাহর ওহি, রাসূলের হাদিস ও আল্লাহর ওহি। এই কথাটা সকলের বুঝার এবং স্মরণ রাখার মতো, যে আল্লাহর কোরআন ও আল্লাহর ওহি, রাসূলের হাদিস ও আল্লাহর ওহি। তবে পার্থক্য আছে, এই জন্য নামের মধ্যে পার্থক্য হয়েছে। এক প্রকার ওহিকে কোরআন বলা হয়, আর এক প্রকার ওহিকে হাদিস বলা হয়। যে ওহির মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এমন ওহিকে কোরআন বলা হয়। আর যে ওহির মর্ম আল্লাহর প্রেরিত কিন্তু শব্দগুলি রাসূলের চয়নিত, সেই ওহিকে হাদিস বলা হয়। পার্থক্যটা কি বুঝতে পেরেছেন আপনারা? ওহি দুই প্রকার, ওহি হইল সাত নম্বর হাতিয়ার দুনিয়ার মানুষের জন্য কোন স্থায়ী জীবনের সুখ শান্তির ব্যবস্থা জানার, না পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি জানার হাতিয়ার। পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তির পথ জানার হাতিয়ার ছয়টা নয়, সাত নম্বরটা, সেটার নাম হলো ওহি। এটা দুই প্রকার, এক প্রকার ওহির নাম কুরআন, আর এক প্রকার ওহির নাম হাদিস। কুরআন ওই ওহিকে বলা হয় যার মর্ম তো আল্লাহ প্রদত্তই, শব্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ প্রদত্ত মর্মটা আল্লাহর নির্ধারিত শব্দ দ্বারা যদি রসুল ব্যক্ত করেন, তাহলে এই ওহিকে কুরআন বলা হয়। আর আল্লাহ প্রদত্ত মর্মটাকেই রাসূল তার নিজের ভাষায় যদি, নিজের বাছাইকৃত শব্দ দ্বারা যদি ব্যক্ত করেন, ওই ওহিকে হাদিস বলা হয়। আমি কি আপনাদেরকে কোরআন কোন ওহির নাম আর হাদিস কোন ওহির নাম, এর পার্থক্যটা কি বোঝাতে পারলাম? তাহলে কোরআনও ওহি, হাদিসও ওহি, কিন্তু কোরআনকে আল্লাহর কোরআন বলা হয় আর হাদিসকে রাসূলের হাদিস বলা হয়, কেন? তার কারণ হল কোরআনের শব্দগুলি আল্লাহর নির্ধারিত, হাদিসের শব্দগুলি রাসূলের বাছাইকৃত। কোরআনের শব্দগুলি আল্লাহর নির্ধারিত হওয়ার কারণে কোরআনকে আল্লাহর কোরআন বলা হয়। হাদিসের শব্দগুলি রাসুলের বাছাইকৃত হওয়ার কারণে হাদিসকে রাসুলের হাদিস বলা হয়। মর্ম কিন্তু উভয়টাই আল্লাহ প্রদত্ত। কোরআনের মর্ম আল্লাহর প্রদত্ত, হাদিসের মর্ম রাসুল আল্লাহর প্রদত্ত। কোরআনের সম্পর্ক আল্লাহর দিকে এবং হাদিসের সম্পর্ক রাসুলের দিকে করা হয়, মর্মের ব্যবধানে না শব্দের ব্যবধানে? শব্দের ব্যবধানে। মর্ম উভয়টারই আল্লাহ প্রদত্ত। কোরআনের শব্দগুলিও আল্লাহর নির্ধারিত আর হাদিসের শব্দগুলি রাসুলের চয়নিত, রাসুলের বাছাইকৃত। এই জন্য কোরআনকে আল্লাহর আর হাদিসকে রাসুলের বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। এর মর্ম হলো মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে যে ব্যাখ্যা লিখেছেন, এই ব্যাখ্যার আলোকে এর মর্ম হলো যে তোমাদের জন্য ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। দুনিয়ার জীবনে যে সমস্ত বিধিবিধান পালন করলে, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে তোমরা যে সমস্ত বিধিবিধান পালন করলে পরকালের চিরস্থায়ী জীবনে সুখী হতে পারো, সেই সমস্ত বিধিবিধান আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহ প্রদত্ত বিধানগুলি অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ। এই পরিপূর্ণতার ব্যাখ্যায় তফসিরে যত কথা লেখা আছে এর মধ্যে একটা সার মর্ম হল, কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যত সমস্যা আসবে সব সমস্যার এমন সমাধান, যে সমাধান দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনেও শান্তিজনক, পরকালের চিরস্থায়ী জীবনেও শান্তিজনক, ইহকালীন পরকালীন শান্তিজনক সমাধান, সবগুলি সমস্যার সমাধান এই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত বিধানগুলিতে দেওয়া হয়েছে। সারমর্ম হলো এক কথায়, কিয়ামত পর্যন্ত মানব জীবনে যত সমস্যা আসবে সব সমস্যার সমাধানের জন্য আল্লাহ প্রদত্ত বিধানগুলি যথেষ্ট হবে। সুতরাং ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। সারমর্ম, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। কিন্তু কোরআনের প্রায় 6,500 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াতে আছে বিধিবিধান, আর রাসুলের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে মাত্র 3,000 বলুন কোরআনের কত আয়াতে বিধিবিধানের আলোচনা আছে? রাসুলের কত হাদিসে বিধিবিধানের আলোচনা আছে? 3,000। মানুষের জীবনে কি 3,500 সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নাই? মানুষের জীবনে তো অসংখ্য অগণিত সমস্যা, দিন দিন সমস্যাগুলি দেখা দিচ্ছে, ভবিষ্যতে আরো অসংখ্য অগণিত সমস্যা দেখা দেবে যা এখনো দেখা দেয়নি। অসীম সমস্যাবলীর সমাধান সীমিত 500 আয়াতে আর সীমিত 3,000 আয়াতে কিভাবে প্রদান করলেন? আমার কথা বুঝে থাকলে বলুন, মানব জীবনের উদ্ভূত সমস্যাগুলি সীমিত না অসীম? আর সমাধান সম্বলিত আয়াত এবং হাদিসের সংখ্যা অসীম না সীমিত? অসীম সমস্যাবলীর সমাধান সীমিত কথার দ্বারা কিভাবে হয়? এটা হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানব জীবনের সমস্যাবলী সীমিত না অসীম। আর বিধান সম্বলিত আয়াত এবং হাদিস সীমিত, সীমিত কথার দ্বারা অসীম সমস্যার সমাধান কেমনে হয়? একটা জটিল প্রশ্ন, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সমাধান, সঠিক সমাধান না জানার কারণ বর্তমান সমাজের অনেক জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিতরা পর্যন্ত ইসলামের বিধিবিধানকে মানব জীবনের সব সমস্যার সমাধান হিসাবে মেনে নিতে পারেন না। কারণ মানব জীবনের সমস্যাবলি অসীম, আর ইসলামের বিধিবিধান যে আয়াতগুলিতে দেওয়া হয়েছে মাত্র 500 আয়াত, ইসলামের বিধিবিধান যে হাদিসগুলিতে দেওয়া হয়েছে মাত্র 3000 হাদিস, অসীম সমস্যার সমাধান সীমিত আয়াত আর হাদিসের দ্বারা কিভাবে হয়? এই প্রশ্নের সঠিক জবাব না জানার কারণে বর্তমান দুনিয়ার অনেক মুসলমানদের মধ্যে, অমুসলমান তো অমুসলমান, মুসলমানদের মধ্যে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিতরা পর্যন্ত ইসলামের বিধিবিধানকে মানব জীবনের সব সমস্যার সমাধান হিসাবে মেনে নিতে পারেন না। আসলেও কি আপনারা মনে করেন ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধানের জন্য যথেষ্ট নয়? যথেষ্ট নয়? যদি কারো মনে সন্দেহ থাকে যথেষ্ট নয়, তাহলে পবিত্র কোরআনের এক আয়াতের প্রতি আপনি সন্দিহান হয়ে গেলেন। কোরআনের আয়াতে যে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম, এই পরিপূর্ণতার ব্যাখ্যা হল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই পরিপূর্ণতার ব্যাখ্যা কি? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। কাজেই অসীম সমস্যার সমাধান সীমিত আয়াতে আল্লাহ কিভাবে দিলেন? অসীম সমস্যার সমাধান সীমিত হাদিসে রাসূল কিভাবে দিলেন? এই প্রশ্নের জবাব যেমন জটিল তেমন গুরুত্বপূর্ণ। আমি আজকে আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি এটা হলো সূরা নিসা এর 83 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ এই জটিল প্রশ্নের সমাধান পেশ করেছেন। সীমিত আয়াতের দ্বারা অসীম সমস্যার সমাধান কিভাবে হবে? সীমিত হাদিসের দ্বারা অসীম সমস্যার সমাধান কিভাবে হবে? এখানে আবার আরেকটা আনুষঙ্গিক প্রশ্ন রয়ে গেছে, সেটা হলো প্রায় 6,500 আয়াত আছে কোরআন, এর মধ্যে মাত্র 500 আয়াতে যদি বিধিবিধান থাকে তাহলে বাকি প্রায় 6,000 আয়াতে কি আছে? এই প্রশ্নের সমাধানটাও আমাদের জানা থাকা দরকার। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে মাত্র 3000 হাদিসে যদি বিধিবিধান থাকে বাকি এত সমস্ত লক্ষ লক্ষ হাদিসে কি আছে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হল বিধান সম্বলিত আয়াত এবং বিধান সম্বলিত হাদিস ছাড়া কোরআনের আর বাকি সমস্ত আয়াতে, রাসূলের বাকি সমস্ত হাদিসে বিধান পালন করার প্রেরণা আছে। কি আছে? বিধান পালনের প্রেরণা। এই প্রেরণাটা আপনাদেরকে আমি কোন ভাষায় বুঝাই দেখি একটু চেষ্টা করে বুঝাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একায়েতে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য ফরজ। নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ, এটা একটা বিধান, এটা একটা বিধান। এই বিধান পালনের প্রেরণা কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হবে বেহেশতের চাবি। নামাজ পড়া ফরজ, এটা হলো বিধান, আর নামাজ হবে বেহেশতের চাবি, এটা হলো এই বিধান পালনের প্রেরণা। বিধান পালনের প্রেরণা বিভিন্ন হাদিসে বলা হয়েছে, ফরজ নামাজ না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, সেইটাও এই বিধান পালনের প্রেরণা। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য বাংলা ভাষায় বললাম প্রেরণা, তফসিরের ভাষায় এটাকে নসিহত বলা হয়। পবিত্র কোরআনের 500 আয়াতে বিধান আছে আর বাকি প্রায় 6000 আয়াতে নসিহত আছে। রাসুলের প্রায় 3000 আয়াতে বিধান আছে আর বাকি লক্ষ লক্ষ হাদিসে নসিহত আছে। নসিহত কি? বিধান পালনের প্রেরণা। বুঝতে পেরেছেন ব্যাপারটা? কথাগুলি মনে রাখলে অনেক জটিল কথা বোঝা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের 500 আয়াতে আছে মাত্র বিধিবিধান, বাকি প্রায় 6000 আয়াতে কি আছে? নসিহত। রাসুলের 3000 আয়াতে আছে বিধিবিধান, বাকি লক্ষ লক্ষ হাদিসে কি আছে? নসিহত। বুঝে থাকতে বলুন তো, বিধানের আয়াতের সংখ্যা বেশি না নসিহতের আয়াতের সংখ্যা বেশি? বিধানের হাদিসের সংখ্যা বেশি না নসিহতের হাদিসের সংখ্যা বেশি? বহুগুণ, বহুগুণ বেশি। সমস্ত কোরআনের 13 ভাগের 1 ভাগ হলো বিধান সম্বলিত, আর প্রায় 12 ভাগ হলো নসিহত সম্বলিত। বিধানের আয়াত এবং হাদিস এত কম কেন? নসিহতের আয়াত এবং হাদিস এত বেশি কেন? আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ মানুষের সাধ্য বহির্ভূত কোনো বিধান প্রদান করেন না। কাজেই 500 আয়াতে আর 3000 আয়াত হাদিসে শুধুমাত্র এমন কিছু বিধান প্রয়োগ করেছেন যেগুলি পালন করা মানুষের সাধ্যের ভিতরে আছে, যেগুলি পালন করা মানুষের সাধ্যের ভিতরে আছে। কাজেই কেউ যদি বলে ইসলামের বিধান মতো দৈনিক 5 বেলা নামাজ পড়া মানুষের সাধ্য বহির্ভূত, ইসলামের বিধান মতে রমজান মাসে রোজা রাখা মানুষের সাধ্য বহির্ভূত, ইসলামের বিধান মতো নারী পুরুষে পর্দা রক্ষা করা সাধ্য বহির্ভূত ব্যাপার, বর্তমান যুগে সুদ ছাড়া অর্থনীতি রক্ষা করা সাধ্য বহির্ভূত ব্যাপার, এমন যুক্তি যদি কেউ প্রদর্শন করে, এর মানে হলো যে আয়াতে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ মানুষের সাধ্য বহির্ভূত কোনো বিধান প্রদান করেন না, ওই আয়াতের প্রতি তার অনাস্থা, সেই আয়াতের প্রতি তার বিষয়টা বুঝাতে পারলাম কিনা সন্দিহান হয়ে আবারও বলছি, আল্লাহ কোরআনের আয়াতে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কোনো বিধান দেন না, সাধ্যের বাইরে কোনো বিধান দেন না। এখন যদি কেউ বলে সুদের কারবার ছাড়া অর্থনীতি রক্ষা করা সম্ভব নয়, তাহলে সাধ্যের বাইরে কোনো বিধান দেন না কথাটা মানল না, অমান্য করল। এখন যদি কেউ বলে আধুনিক যুগে নারী পুরুষে পর্দা রক্ষা করা এর কোনো সাধ্য আমাদের নাই, তাহলে আল্লাহ যে বললেন সাধ্য বহির্ভূত কোনো বিধান দেন না, আল্লাহর কথা মানল না, অমান্য করল, অমান্য করল। তাহলে 500 আয়াতে কি পরিমাণ বিধান দিয়েছেন যা পালন করার সাধ্য আছে মানুষের? 3000 আয়াতে কি পরিমাণ বিধান দেওয়া হয়েছে যা পালন করার সাধ্য আছে মানুষের? আর অধিকাংশ আয়াতে বিধান নাই, নসিহত আছে। অধিকাংশ হাদিসে বিধান নাই, নসিহত আছে। এত বিপুল পরিমাণ আয়াতে শুধু নসিহত কেন? এত বিপুল পরিমাণ হাদিসে শুধু নসিহত কেন? এর একটা রহস্য আছে, আপনাদের বুঝা এবং স্মরণ রাখা দরকার। মানুষের স্বভাবই এমন, মানুষের স্বভাবটাই এমন যে বিধান জানলেই পালন করে না, বিধান জানলেই। এটাই মানুষের স্বভাব। কোন মুসলমান না জানে যে আল্লাহর বিধানে দৈনিক 5 বেলা নামাজ ফরজ? সব মুসলমান জানে যে আল্লাহর বিধানে দৈনিক 5 বেলার নামাজ ফরজ। সব মুসলমান জানে। বেশিরভাগ পালন করে না বেশিরভাগ পালন করে না, এই কথা জ্বলন্ত প্রমাণ যে এটাই মানুষের স্বভাব, বিধান জানলেই পালন করে না। আর আল্লাহর একটা নিয়ম আছে, জবরদস্তি বল প্রয়োগে পালন করাইয়া দিলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। বল প্রয়োগে পালন করাইয়া দিলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। যার আদৌ নামাজ পড়ার ইচ্ছা নাই, তারে যদি পুলিশে পিটাইয়া নামাজ পড়াইয়া দেয়, বলুন আপনারা আমার কথা বুঝে থাকলে এই নামাজটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? তাইলে মানুষের স্বভাব হলো বিধান জানলেই পালন করে না, আর আল্লাহর নিয়ম হলো দূরে পালন করাইলেও কবুল হয় না। এখন উপায়টা কি? একমাত্র উপায় নসিহত। একমাত্র নসিহতের কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর বিধান পালনে প্রস্তুত হয়। এই জন্য বিধানের আয়াত হাদিসের সংখ্যা কম, নসিহতের আয়াত এবং হাদিসের সংখ্যা। এবার মূল প্রশ্নের দিকে যাই, পবিত্র কোরআনের কত আয়াতে বিধান আছে, রাসূলের কত হাদিসে বিধান আছে? আয়াতগুলিও সীমিত, হাদিসগুলিও সীমিত, মানব জীবনের সমস্যা বলি অসীম। সমাধান কিভাবে হবে এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান সমাজের অনেক শিক্ষিত মুসলমানেরাও মনে করেন যে আমাদের অমুক সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধান যথেষ্ট নয়। এরা মূলত ইসলামের বিধানে আস্থাশীল নয়, এরা ইসলামের বিধানে অনাস্থা প্রদানকারী। এমন অনাস্থা যেন কিয়ামত পর্যন্ত কেউ ইসলামের বিধানের প্রতি আরোপ করতে না পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এর 83 নম্বর আয়াত সহ কোরআনের বিভিন্ন আয়াতে ব্যক্ত করে দিয়েছেন যে কোরআনে এবং হাদিসে যে মানব জীবনের সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে, এই সমাধান দেওয়ার পদ্ধতি দুইটা। একটা হলো সরাসরি সমাধান পাওয়া যাবে কোরআনে অথবা হাদিসে, আরেকটা হলো কোরআনে অথবা হাদিসে সরাসরি সমাধান পাওয়া যাবে না, সমাধান বের করার ব্যবস্থা পাওয়া যাবে। আমরা আরো সহজ করে বলতে পারি, কোরআন হাদিসে প্রদত্ত মানব জীবনের সমস্যাবলীর সমাধান দুই প্রকার, এক প্রকার ডাইরেক্ট সমাধান আর এক প্রকার ইনডাইরেক্ট সমাধান। কিছু সমস্যার সমাধান আছে কোরআন হাদিসে প্রত্যক্ষ সমাধান, আর কিছু সমাধান আছে পরোক্ষ সমাধান। প্রত্যক্ষ সমাধান কি? সরাসরি কোরআনেই আমার প্রশ্নের পরিষ্কার জবাব পাওয়া যায়, এটা প্রত্যক্ষ সমাধান। সরাসরি হাদিসেই আমার প্রশ্নের সমাধান পাওয়া যায়, এটা প্রত্যক্ষ সমাধান। আর কোনো কোনো ব্যাপার আছে এই প্রশ্নের সরাসরি সমাধান কোরআনেও পাওয়া যায় না হাদিসেও পাওয়া যায় না, তবে কোরআন হাদিসে এই সমস্ত প্রশ্নের সমাধান বের করার, উদ্ভাবন করে নেওয়ার ব্যবস্থা প্রদান করা হয়েছে। আমার কথা বুঝে থাকলে বলুন, মানব জীবনের সব সমস্যার সমাধান সরাসরি কোরআন হাদিসেই প্রদত্ত হয়েছে, না কিছু সমাধান সরাসরি আর কিছু সমাধান বের করার ব্যবস্থা? কিছু সমাধান সরাসরি আর কিছু সমাধান বের করার ব্যবস্থা। এই দুই প্রকার সমাধানের দুইটা উদাহরণ বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, বৎসরে এক মাস রোজা রাখা মুমিন মুসলমানদের জন্য ফরজ। কোন মাসে রোজা রাখা ফরজ? আল্লাহ সরাসরি কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদান, রমজান মাসে রোজা রাখা ফরজ। কোন মাসে রোজা রাখা ফরজ এটা একটা প্রশ্ন। আমার কথা বুঝে থাকলে বলুন তো, সমাধানটা কোথায় আছে? পরোক্ষ সমাধান না প্রত্যক্ষ সমাধান? প্রত্যক্ষ সমাধান। পরিষ্কার ভাষায় আল্লাহ মাসের নাম বলে দিয়েছেন রমজান মাস, রমজান মাসে রোজা রাখা ফরজ। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ? দিনের সংখ্যা আল্লাহ কোরআনে বলেননি, দিনের সংখ্যা কোরআনে আল্লাহ বলেননি। এখানে আবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, অত্যন্ত জটিল এই প্রশ্ন এবং তার জবাবটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে অনেক সমস্যার সমাধান আল্লাহ সরাসরি প্রদান করেন না, বের করার ব্যবস্থা দান করেন। রাসূল তার হাদিসে অনেক সমস্যার সমাধান সরাসরি প্রদান করেন না, সমাধান বের করার ব্যবস্থা প্রদান করেন। ব্যবস্থাটা কি আমরা পরে বোঝার চেষ্টা করি, আগে বোঝার চেষ্টা করি, এমনটা করেন কেন? সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে সরাসরি প্রদান করেন না কেন? সব সমস্যার সমাধান রাসূল তার হাদিসে সরাসরি প্রদান করেন না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে, না বোঝার কারণে বর্তমান সমাজের মুসলমানদের মধ্যে বিভিন্ন রকমের বিভ্রান্তি একটা বিশেষ মহল ছড়াবার অপচেষ্টায় লিপ্ত আছে। এরা যাতে এই বিভ্রান্তি আপনাদের মধ্যে ছড়াতে না পারে, এজন্যই আমাদের বুঝতে হবে যে অনেক সব অধিকাংশ সমস্যার সমাধান আল্লাহ কোরআনে সরাসরি বলেন না, অধিকাংশ সমস্যার সমাধান রাসূল তার হাদিসে সরাসরি বলেন না, বের করার ব্যবস্থা প্রদান করেন। ব্যবস্থাটা কি আগে পরে বোঝার চেষ্টা করি, আগে বোঝার চেষ্টা করি, সরাসরি প্রদান করেন না কেন? এটা বোঝার জন্য আবারও বলছি, মানব জীবনের সমস্যাগুলি সীমিত না অসীম। অসীম সমস্যার সমাধান যদি সুস্পষ্টভাবে সরাসরি কোরআনে দেওয়া হতো, তাহলে কোরআনের এডিশন, কোরআনের ভলিউম এত বিশাল হইতো যে আপনারা যতক্ষণ এরিয়া নিয়ে পেন্ডাল করেছেন এর ভিতরে কোরআনের ভলিউমগুলি স্থান হইতো না। একই অবস্থা রসুলের হাদিসের হইতো, লক্ষ লক্ষ ভলিউম হইতো কোরআনের, লক্ষ লক্ষ ভলিউম হইতো হাদিসের। তখন অমুসলমান তো অমুসলমান, মুসলমানেরাও ভয়ে কোরআন হাদিস থেকে পালিয়ে যেত, এত বড় বিশাল কোরআনের বিধান জীবনে পালন করার উপায় নাই, এত বড় বিশাল হাদিসের বর্ণিত বিধান জীবনে পালন করার উপায় নাই মনে করত। কাজেই মুসলমান মনোবল হারিয়ে যেত এই কোরআন হাদিসের বিধান পালন করতে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম সমস্যার সমাধান সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে কোরআনে দেননি, রাসূল তার হাদিসে সব সমস্যার সমাধান বিস্তারিতভাবে সুস্পষ্টভাবে দেননি, মাত্র কিছু সমস্যার সমাধান সুস্পষ্টভাবে দিয়েছেন, আর বাকি সবগুলি সমাধান সময় মতো বের করে নেওয়ার ব্যবস্থা প্রদান করেছেন। এক জবাব। আরেকটা জবাব হলো, অনেক সমস্যা এমনও আছে যার সুস্পষ্ট সমাধান দিলে মানুষের অসুবিধা হবে, অস্পষ্ট রেখে দিলে সুবিধা হবে। এটাও আরেকটা কারণ, যেমন সুস্পষ্ট ভাষায় আল্লাহ কোরআনে বলেছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ? দিনের সংখ্যার বেলায় আল্লাহ অস্পষ্টতা রেখেছেন। আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, গোনা বাঁচা কয়েকদিন। বলেন তো কয়েকদিন বলতে কোনো সুনির্দিষ্ট সংখ্যা বুঝায়? সুনির্দিষ্ট সংখ্যা বুঝায় না, এমন অস্পষ্ট শব্দ আল্লাহ কতদিন রোজা রাখতে হবে এই প্রশ্নের সমাধানে অস্পষ্ট বোধক শব্দ ব্যবহার করলেন কেন? এই প্রশ্নের একাধিক জবাব আছে, এর মধ্যে একটা জবাব হলো আল্লাহ যদি সুস্পষ্টভাবে বলতেন রমজান মাস আসার পর থেকে একটা না 30 দিন রোজা রাখতে হবে, যদি সংখ্যাটা সুস্পষ্টভাবে বলতেন, তাহলে যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যেত, সেই বছর আল্লাহর উল্লেখিত 30-এর সংখ্যাটা পূরণ করার জন্য ঈদের দিনেও মুসলমানদের রোজা রাখতে হতো। বলেন সুস্পষ্ট সমাধান দিলে সমাধান হতো না আরো সমস্যা হতো? এইরকম বিভিন্ন কারণ আছে, যেসব কারণে সব সমস্যার সমাধান সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনেও দেন না, সব সমস্যার সমাধান সুস্পষ্টভাবে রাসূল হাদিসেও দেন না। কিছু সমস্যার সমাধান কোরআনে হাদিসে সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে, অধিকাংশ সমস্যাবলীর সমাধান বের করার ব্যবস্থা প্রদান করা হয়েছে। এবার আমরা বুঝার চেষ্টা করি বের করার ব্যবস্থা কি। দুইটা উদাহরণ কি আপনাদের বুঝে আসলো, যে সুস্পষ্ট সমাধান আর সমাধান বের করার ব্যবস্থা। সুস্পষ্ট সমাধান মাত্র 500 আয়াতে অনেক সমস্যার সুস্পষ্ট সমাধান দেওয়া হয়েছে, 3000 হাদিসে অনেক সমস্যার সুস্পষ্ট সমাধান দেওয়া হয়েছে, অধিকাংশ সমাধান বের করার ব্যবস্থা প্রদান করা হয়েছে। যেমন রমজানে কতদিন রোজা রাখতে হবে দিনের সংখ্যার বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 রোজা রাখা ফরজ। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 রোজা রাখা ফরজ। কোন বছর 29 তারিখে ঈদের চাঁদ দেখা যাবে, কোন বছর 29 তারিখে ঈদের চাঁদ দেখা যাবে না, এর উল্লেখ কোরআনেও নাই হাদিসেও নাই। এটা তোমাদের অভিজ্ঞতার উপর ছেড়ে দেওয়া হলো, তোমরা নিজের চোখে যেই বছর 29 তারিখে চাঁদ দেখবে সেই বছর 29 রোজা ফরজ হবে, তোমরা নিজের চোখে যেই বছর 29 তারিখে ঈদের চাঁদ দেখবে না সেই বছর 30 রোজা ফরজ হবে। বুঝে থাকলে বলুন, আমরা কোন বছর 29 রোজা রাখবো আর কোন বছর 30 রোজা রাখবো, এটা কি সুস্পষ্টভাবে কোরআনে হাদিসে আছে না আমাদের দেখার উপর নির্ভরশীল করে ছেড়ে দেওয়া হয়েছে? একটু পরিষ্কার বুঝলেন কিনা যে মানব জীবনের সমস্যার সমাধান ইসলামের বিধিবিধানে আছে, সরাসরি কোরআনে হাদিসে সবগুলি, না কিছু সরাসরি আর কিছু ব্যবস্থা? হ্যাঁ, কিছু সমস্যার সমাধান সরাসরি কোরআনে আছে, কিছু সমস্যার সমাধান সরাসরি হাদিসে আছে, আর অধিকাংশ সমস্যার সমাধান সরাসরি কোরআনে হাদিসে না দিয়ে বের করার ব্যবস্থা প্রদান করা হয়েছে। এবার আমরা বোঝার চেষ্টা করব বের করার ব্যবস্থা। আজকে আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি সেটি হলো সূরা নিসার 83 নম্বর আয়াত। সূরা নিসার 83 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন যে সমস্ত সমস্যার সরাসরি সমাধান তোমাদের জানা নেই, কোরআনে হাদিসে পাওয়া এই সমস্ত সমস্যা হয়তো রাসূলের কাছে পেশ করো, আর না হয় উলুল আমরের কাছে পেশ করো। তারা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান দিয়ে দেবেন। রাসূল তাকাকালে রাসূলের কাছে পেশ করো, রাসূলের অবর্তমানে উলুল আমর শব্দটা স্মরণ রাখুন, ব্যাখ্যা এবং অর্থ পরে বুঝবেন। রাসূলের অবর্তমানে বিশেষত হুলুল আমারের কাছে পেশ করো, যে সমস্যার সমাধান সরাসরি কোরআনে না পাও, যে সমস্যার সমাধান সরাসরি হাদিসে না পাও, এই সমস্যাগুলি তোমরা রাসূলের অবর্তমানে উলুল আমরের কাছে পেশ করো। উলুল আমর এর সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে তোমাদেরকে বের করে দেবে। এই উলুল আমর বলতে কি বোঝায়? উলুল আমরের শব্দার্থ হল সমাধানের দায়িত্বশীল। উলুল আমরের শব্দার্থ হল সমাধানের দায়িত্বশীল। উলুল আমরের শব্দার্থ হল সমাধানের দায়িত্বশীল। এর ব্যাখ্যা হল দুইটা। একটা হল সরকার, সরকার অনেক সমাধানের দায়িত্বশীল। আরেক ব্যাখ্যা হল মুস্তাহিদগণ, মুস্তাহিদগণ অনেক সমাধানের দায়িত্বশীল। সরকার যেখানে, উলুল আমরের এক ব্যাখ্যা সরকার। এই অনুপাতে বিভিন্ন আয়াতের মর্ম দ্বারায় তোমরা সরকারের বিধান পালন করো, সরকারের নীতি পালন করো, সরকারের নির্দেশ পালন করো। কিন্তু এখানে তফসিরের কিতাবে উল্লেখ আছে, শর্ত আছে দুইটা। যেখানে উলুল আমরের দ্বারা সরকার অর্থ নেওয়া হয়, এর মর্ম দ্বারায় তোমরা সরকারের আনুগত্য করো। সরকারের আনুগত্য করার জন্য কোরআনে হাদিসে দুইটা শর্ত আরোপ করা হয়েছে। একটা হলো সরকারের বিধানটা যদি ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক না হয়। বলুন, সরকারের আনুগত্য করার নির্দেশ তো কোরআনে আছে, বিনা শর্তে না ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক না হওয়ার শর্তে? হ্যাঁ, সরকারের নির্দেশটা যদি ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক না হয়। দুই নম্বর শর্ত, সরকারের নির্দেশটা যদি জনগণের কল্যাণের জন্য হয়, দেশের মঙ্গলের জন্য হয়। এই দুই শর্তে সরকারের নির্দেশ পালন করো। সেই নির্দেশ সরাসরি কোরআনে না থাকলেও, সেই নির্দেশ সরাসরি হাদিসে না থাকলেও। যেমন সরকারের একটা আইন আছে, ট্রাফিক সিগন্যাল আইন। সরকারের একটা আইন আছে, ট্রাফিক সিগন্যাল আইন। লাল বাতি জ্বললে গাড়ি থামবে, সবুজ বাতি জ্বললে গাড়ি চলবে। এই বিধানটা কোরআনের কোনো আয়াতে আছে, রাসূলের কোনো হাদিসে আছে, না সরকার প্রদত্ত বিধান? সরকার প্রদত্ত বিধান কোরআনের কোনো আয়াতেও নাই, রাসূলের কোনো হাদিসেও নাই। কিন্তু সরকারের এই বিধান পালন করতে আমাদের নামাজে ব্যাঘাত হয়, রোজায় ব্যাঘাত হয়, হজে ব্যাঘাত হয়, যাকাত দিতে ব্যাঘাত হয়। তাহলে সরকারের নির্দেশটা ইসলামের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক নয়। সরকারের নির্দেশটা ইসলামের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক নয়। সরকারের নির্দেশ কেন যানবাহনকে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করার জন্য জনকল্যাণমূলক? সুতরাং দুই শর্ত পাওয়া গেল। বলুন, ট্রাফিক সিগন্যাল আইন যে সরকারের, এখানে দুই শর্ত কি পাওয়া গেল? পাওয়া গেল। এই সরকার যদি অমুসলিম হয় তবুও তার নির্দেশ পালন করতে হবে। এই সরকার যদি অমুসলিম হয় তবুও তার নির্দেশ পালন করতে হবে। কেন? তার নির্দেশ এক নম্বর ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক নয়, দুই নম্বর জনকল্যাণমূলক। এইরকম সরকারের নির্দেশ পালন করা যে আল্লাহর নির্দেশ, এই মর্মে আল্লাহ উলুল আমর শব্দ ব্যবহার করেছেন। অনেক ব্যাপার আছে সমাধান দেওয়ার দায়িত্ব সরকারের। কাজেই সরকার যদি দুই শর্তে সমাধান দেয়, এই সরকারের নির্দেশ পালন করলেই আল্লাহর নির্দেশ পালন হবে। আমার কথা বুঝে থাকলে বলুন। লাল বাতি জ্বললে গাড়ি চলবে না, সবুজ বাতি জ্বললে গাড়ি চলবে, এই যে একটা বিধান, আছে কি কোরআনের কোনো আয়াতে? আছে কি রাসূলের কোনো হাদিসে? তাহলে আমরা পালন করব না। যেহেতু কোরআনে নাই, হাদিসে নাই, পালন করব না। কেন করব? আল্লাহ যে উলুল আমর বলেছেন, উলুল আমরের দুই ব্যাখ্যার এক ব্যাখ্যার আওতায় পড়ে। উলুল আমরের দুইটা ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যার আওতায় পড়ে, এই জন্য মানতে হবে। এই সরকার অমুসলিম হইল মানতে হবে। উলুল আমরের দুই নম্বর ব্যাখ্যা হলো মুস্তাহিদ। মুস্তাহিদ কাকে বলে? সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত প্রশ্ন মুস্তাহিদগণের কাছে পেশ করার নির্দেশ দিয়েছে। যারা কোরআন হাদিসের আলোকে সরাসরি কোরআন হাদিসে যে সমস্ত সমস্যার সমাধান উল্লেখ নাই, ওই সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে যারা বের করার যোগ্যতা রাখেন তাদেরকে পরিভাষাগতভাবে মুস্তাহিদ বলা হয়। তারা এই সমাধান বের করার জন্য যে গবেষণা করে থাকেন, এই বিশেষ ধরনের গবেষণাকে ইসলামের পরিভাষায় ইজতিহাদ বলা হয়। তাদের গবেষণার যে নীতি আছে এই নীতিটাকে ইসলামের পরিভাষায় কিয়াস বলা হয়। এভাবে সমাধান বের করাকে সূরা নিসার 83 নম্বর আয়াতে ইসতিমবাত বলা হয়েছে। এখানে চারটা কথা মনে রাখি সামনের কথাগুলি বলার জন্য। যে সমস্ত সমস্যার সরাসরি সমাধান কোরআন হাদিসে নাই, এই সমস্ত সমস্যার সমাধান বের করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ একদল মানুষের হাতে। কোন সূরার কত নম্বর আয়াতে? এদেরকেও উলুল আমর বলা হয়। এই আয়াতে আল্লাহ এদেরকেও উলুল আমর বলেছেন। যাদের হাতে সমাধান বের করার দায়িত্বটা আল্লাহ দিয়েছেন এদেরকে পরিভাষাগতভাবে মুজতাহিদ বলা হয়। এরা যে গবেষণা চালান সমাধান বের করার জন্য, এদের গবেষণাটাকে ইজতিহাদ বলা হয়। এদের গবেষণা করার জন্য ইসলামে যে সুনির্দিষ্ট নীতি আছে সেই নীতিটাকে ইসলামের পরিভাষায় কিয়াস বলা হয়। এরা সমাধান বের করেন যে এই সমাধান বের করাকে সূরা নিসার 83 নম্বর আয়াতে ইসতিমবাত বলা হয়েছে। এই চারটা পারিভাষিক শব্দ বুঝলে, স্মরণ রাখলে এই জটিল আলোচনার জটিলতা অনেকাংশে নিরসন হয়ে যায়। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, মানব জীবনের সব সমস্যার সমাধান এর অধিকাংশই কোরআন হাদিসে সরাসরি দেওয়া হয়েছে না বের করার ব্যবস্থা দেওয়া হয়েছে? ব্যবস্থাটার নাম ইজতিহাদ। ব্যবস্থাটার নাম যারা করবেন তাদের উপাধি মুস্তাহিদ, যারা করবেন তাদের উপাধি মুস্তাহিদ। বের করতে গিয়া তাদের যে বিশেষ গবেষণা চালাতে হয় গবেষণাটার নাম ইজতিহাদ। গবেষণাটার নাম ইজতিহাদ। গবেষণার জন্য কোনো নীতি নাই না নীতি আছে? গবেষণার নীতিটার নাম কিয়াস। গবেষণার নীতিটার নাম কিয়াস। আর এভাবে এরা গবেষণা করে যে সমাধান বের করবেন এই বের করার নাম ইসতিমবাত। বের করার নাম ইসতিমবাত। এদেরকেও সূরা নিসার 83 নম্বর আয়াতে উলুল আমর বলা হয়েছে। মুস্তাহিদগণ উলুল আমর, সরকারও উলুল আমর। বুঝলেন কিনা দেখুন। তাহলে কোরআনের ভাষায় উলুল আমর এর ব্যাখ্যা কটা হইল? সরকার উলুল আমর, মুস্তাহিদগণ উলুল আমর। সরকার যদি দুই শর্ত সাপেক্ষে এমন বিধান প্রদান করে যা কোরআনেও নাই হাদিসেও নাই, তাও মুসলমানদের মানতে হবে। সুতরাং যারা বলে কোরআনে যা আছে তা মানি, হাদিসে যা আছে তা মানি, এছাড়া আর কিছু মানি না, আমি জিজ্ঞাসা করব তুমি ট্রাফিক সিগন্যাল আইন মানো কিনা? যদি বলো তুমি ট্রাফিক সিগন্যাল আইন মানো না, তুমি রাষ্ট্রদ্রোহী সরকার দ্রোহী। আর যদি বলো ট্রাফিক সিগন্যাল আইন মানি, কোরআনে পেয়ে মানলা না হাদিসে পেয়ে মানলা বলতে হবে। এটা একটা চটকদার একটা স্লোগান আবির্ভাব হয়েছে বর্তমানে, কোরআন মানি হাদিস মানি আর কিচ্ছু মানি না। বলুন এই যুক্তিটা বাহ্যিক দৃষ্টিতে চটকদার হলেও এটা কি বাস্তব না অবান্তর? অবান্তর। এটা একটা অবান্তর স্লোগান, কোরআন মানি হাদিস মানি আর কিচ্ছু মানি। এই অবান্তর স্লোগানটা উদ্ভাবন করেছে আমাদের সমাজের একদল লোক, যাদেরকে যাদের আসল পরিচয় হলো এরা লামাজহাবি, যাদের আসল পরিচয় হলো এরা লামাজহাবি। এদেরকে জিজ্ঞেস করবেন, তুমি যে বিধান কোরআনে আছো তা মান আছে তা মানো, যে বিধান হাদিসে আছে তা মানো, আর কোনো বিধান তো তুমি মানো না, বলো তুমি ট্রাফিক সিগন্যাল আইন মানো কিনা। যদি বলে মানি না, রাষ্ট্রদ্রোহী। যদি বলে মানি, কোরআনে পেয়ে মানলা না হাদিসে পেয়ে মানলা বলো? ট্রাফিক সিগন্যাল আইন যদি কোরআন হাদিসে না থাকা সত্ত্বেও মানা যায়, কোন কারণে মানা যায়? কারণ আল্লাহ যে কোরআনে উলুল আমর বলছেন, উলুল আমরের এক ব্যাখ্যা সরকার, এই ধারা মতে মানা যায়। উলুল আমরের আরেক ব্যাখ্যা মুস্তাহিদ, ইমাম আবু হানিফা একজন মুস্তাহিদ, ইমাম শাফি একজন মুস্তাহিদ, ইমাম মালিক একজন মুস্তাহিদ, ইমাম আহমদ বিন হাম্বল একজন মুস্তাহিদ। যে যুক্তিতে কোরআন হাদিসে না থাকা সত্ত্বেও সরকারের আইন মানতে হয়, একই যুক্তিতে কোরআন হাদিসে না থাকা সত্ত্বেও মজহাব মানতে হয়। এই সমস্ত মুস্তাহিদগণ বলুন, সরাসরি কোরআন হাদিসের সমাধান বের করেন না কোরআন হাদিসের আলোকে সমাধান বের করেন? বিশেষ প্রকারের গবেষণা করে কোরআন হাদিসের আলোকে সমাধান বের করে, কোরআন হাদিসে সরাসরি সমাধান থাকলে না না থাকলে? না থাকলে। যে ব্যাপারে সরাসরি সমাধান কোরআন হাদিসে আছে, এই ব্যাপারে কোনো মজহাব নাই, এই ব্যাপারে সমাধান বের করার কোনো দায়িত্ব কারো নাই। যেমন কোন মাসে রোজা রাখা ফরজ, সরাসরি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কাজে এটা গবেষণা করে বের করতে হয় না কোন মাসে রোজা রাখা ফরজ, যে তো কোরআনই আছে। কথা বুঝলেন কিনা দেখুন, যেই সমস্ত বিষয়ের সরাসরি সমাধান কোরআন হাদিসে নাই, এই সমস্ত বিষয়ের সমাধান মুস্তাহিদগণ ইস্তিহাদের মাধ্যমে বের করেন। তারা যদি ঐক্যবদ্ধ হয়ে সমাধান বের করতে পারেন, এমত অবস্থায় মুস্তাহিদগণের ঐক্যবদ্ধতাকে রাসুলের ভাষায় উম্মতের এজমা বলা হয়। বলুন, আমার কথা বুঝে থাকলে, মুস্তাহিদগণ কোরআন হাদিসে যে সমস্ত সমস্যার সরাসরি সমাধান নাই, এর সমাধান কোরআন হাদিসের আলোকে বের করতে গিয়ে যদি তারা ঐক্যবদ্ধ হয়ে সমাধান বের করতে পারেন, তাহলে তাদের ঐক্যবদ্ধতাকে কোরআনের ভাষায় উলুল আমর, রসুলের ভাষায় উম্মতের এজমা বলা হয়। কি বলা হয়? উম্মতের এজমা। যেমন এক হাদিসে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন আবাদা, আমার উম্মত যে বিষয়ের সরাসরি সমাধান কোরআন হাদিসে নেই, ওই বিষয়ের ঐক্যবদ্ধ সমাধান যদি কোরআন হাদিসের আলোকে বের করতে পারে, তাহলে সেটা আল্লাহর কাছে শতকরা একশো বার নির্ভুল সমাধান বলে গণ্য হবে। শতকরা নিরানব্বই বার একশো বার, শতকরা একশো বার নির্ভুল সমাধান কোরআনে পাওয়ার কারণে, হাদিসে পাওয়ার কারণে না মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারার কারণে। এর একটা উদাহরণ শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে নেই, রাসূলের কোনো হাদিসেও সুস্পষ্টভাবে নাই। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, যেই প্রশ্নের জবাব সরাসরি কোরআন হাদিসে নাই, এই প্রশ্নের জবাব পাব কোথায়? ওই মুস্তাহিদগণের হাতে অর্পণ করো। সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাদের হাতে অর্পণ করো, তারা বের করে দেবে। যেহেতু রসুলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের জবাব কোরআনেও নাই হাদিসেও নাই, এখন কি করতে হবে? ইস্তিহাদ। কি করতে হবে? ইস্তিহাদ। সাহাবায়ে কেরাম ইস্তিহাদ করতে বসলেন, সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে সমাধান বের করলেন, কোরআন হাদিসে ছিল বলে না ছিল না বলে? ছিল না। সহি বখারি শরীফে একটা হাদিস আছে, সে হাদিসে উল্লেখ আছে রাসুল যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন, বিছানা ছেড়ে উঠতে পারতেছিলেন না মসজিদে নামাজের ইমামত করাবার ইমামতি করার জন্য। রাসুলের পক্ষ থেকে আবু বকরকে নামাজের ইমামতের জন্য খলিফা বানিয়ে পাঠাইল। এই খলিফাটা হইল কোরআন হাদিসের ভাষা, বাংলা ভাষায় তার অর্থ হলো প্রতিনিধি। আমার কথা বুঝে থাকলে বলুন, কোরআন হাদিসের ভাষাটা কি? খলিফা। বাংলা ভাষায় তার অর্থ প্রতিনিধি। আবু বকরকে রাসুলের পক্ষ থেকে প্রতিনিধি বানিয়ে খলিফা বানিয়ে পাঠিয়ে পাঠালেন মসজিদে নামাজের জমাতের ইমামত করার জন্য। এখান থেকে সাহাবায়ে কেরাম এই হাদিসের আলোকে গবেষণা চালালেন। গবেষণা এভাবে চালালেন যে রাসুল দুনিয়াতে থাকাকালে যে আবু বকরকে তিনি তার পক্ষ থেকে নামাজের জমাতের জন্য প্রতিনিধি সাব্যস্ত করলেন, এই আবু বকর রাসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও মুসলমান সমাজের জন্য রাসুলের খলিফা হওয়ার যোগ্য। রাসুল বানিয়েছিলেন নামাজের জন্য, এর আলোকে সাহাবাগণ বের করলেন সমাজের জন্য। ও রাসুল সমাজের জন্য বলেছিলেন না নামাজের জন্য? এর আলোকে তারা বের করলেন সমাজের জন্য। ব্যবধান হয়েছে কিনা বলুন। সাহাবায়ে কেরামের কারো কারো দ্বিমত ছিল না, সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধ সমাধান বের করলেন। হাদিস শরীফে রাসুল অগ্রিম বলে গিয়েছেন, কুরআন হাদিসে সরাসরি সমাধান না পেয়ে আমার উম্মত যদি এই পদ্ধতিতে সমাধান ঐক্যবদ্ধভাবে বের করতে পারে, এই ঐক্যবদ্ধ সমাধানটা কুরআনে না থাকলেও হাদিসে না থাকলেও আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল সমাধান বলে গণ্য হবে। এবার বলুন, আপনারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করেন? রাসূলের প্রথম অযোগ্য খলিফা না যোগ্য খলিফা পেলেন কোথায়? উম্মতের ইজমায়। কুরআনে পেয়েছিলেন, হাদিসে পেয়েছিলেন না উম্মতের ইজমায় পেলেন? সুতরাং যারা বলে কুরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, এদেরকে জিজ্ঞেস করুন আবু বকরকে রসুলের প্রথম যোগ্য খলিফা মানো কিনা। যদি বলে মানি না, তুমি তো এমনিই পথভ্রষ্ট। আবু বকরকে যারা রাসুলের প্রথম যোগ্য খলিফা মানে না, এরা এখান থেকেই পথভ্রষ্ট। আর যদি বলো মানি, কোথায় পেলা? কোরআনে হাদিসে। তুমি না বলে কোরআন হাদিস ছাড়া আর কিচ্ছু মানো না, এখন মানলা কিভাবে? কথা বুঝতে পারছেন আপনারা? সুতরাং এদের এই স্লোগানটা বাতিল বাতিল বাতিল। যে বিবরণ কোরআনে আছে তা মানি, যে বিবরণ হাদিসে আছে তা মানি, যে বিধান কোরআনে পাই তা মানি, যে বিধান হাদিসে পাই তা মানি, আর কোনো বিধান মানি না। যে মুখরুচক স্লোগান হলেও এর মতো জঘন্যতম বাতিল কোনো স্লোগান হতে পারে না। আবারও জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনারা কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রসুলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করেন না যোগ্য খলিফা? পেলেন কোথায়? উম্মতের ইজমায়। পেলেন কোথায়? কোরআনে দিছে না উম্মতের ইজমায়। এই ইজমাকে সূরা নিসার 83 নম্বর আয়াতেও আল্লাহ উলুল আমর বলেছেন, সূরা নিসার 59 নম্বর আয়াতেও আল্লাহ উলুল আমর বলেছেন। এবার বুঝতে পেরেছেন উলুল আমরের দুই ব্যাখ্যা, এক ব্যাখ্যা সরকার আর এক ব্যাখ্যা মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধান। উম্মতের ইজমার 3টা স্তর আছে, একটা হলো সাহাবাগণের ইজমা, আর একটা হলো মুস্তাহিদগণের ইজমা, আর একটা হলো উলামায়ে কেরামের ইজমা। আবু বকর রসুলের প্রথম যোগ্য খলিফা, এটা সাহাবাগণের ইজমা। সাহাবাগণ যে ব্যাপারে ঐক্যবদ্ধ সমাধান দেন সেই ব্যাপারে কোন মুস্তাহিদের অধিকার থাকে না ভিন্নমত পোষণ করার, আলেম তো দূরের কথা। এই জন্য আবু বকর যে রসুলের প্রথম যোগ্য খলিফা, এই ব্যাপারে ইমাম আবু হানিফার অধিমত নাই, ইমাম শাফির অধিমত নাই, ইমাম মালিকের অধিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলের অধিমত নাই। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন তো, আবু বকর রসুলের প্রথম যোগ্য খলিফা যা সাহাবায়ে কেরামের ইজমা, আবু হানিফার দ্বিমত নাই কেন, অধিকার নাই দ্বিমত করার? শাফির দ্বিমত নাই কেন, অধিকার নাই দ্বিমত করার? ইমাম মালিকের দ্বিমত নাই কেন, দ্বিমত করার অধিকারই নাই? ইমাম আহমদের দ্বিমত নাই কেন, সাহাবায়ে কেরামের ইজমার ব্যাপারে কোন মুস্তাহিদের দ্বিমত করার অধিকার থাকে না? আর একটা হলো মুস্তাহিদ জনের ইজমা, যে প্রশ্নটাই সাহাবায়ে কেরামের যুগে ছিল না, পরবর্তী যুগে যে প্রশ্নটাই আসলো, এটার সমাধান সাহাবাগণের ইজমায় পাওয়া যাবে? সাহাবাগণের যুগে তো প্রশ্নই ছিল না, তুমি সমাধান সেখানে খুঁজলে কি হবে? যেমন সাহাবাগণের যুগে এমন মতলববাজ মুসলমান ছিল না। কেমন মতলববাজ শুনুন, এমন মতলববাজ মুসলমান সাহাবাগণের যুগে ছিল না। কেমন মতলববাজ? হানাফি মজহাব মতে শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উজু ভেঙে যায়, কিন্তু বিবিকে সইলে উজু ভাঙে না, যে হানাফি মজাবের সমাধান। আর শাফি মজাবের সমাধান, বিবিকে সইলে উজু ভেঙে যায়, শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উজু ভাঙে না। দুই মজাবের ঐক্যবদ্ধ সমাধান না ভিন্ন ভিন্ন সমাধান? যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন এটাকে উম্মতের ইজমা বলে, আর তারা যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন তাহলে মুস্তাহিদগণের বের করা এক একটা সমাধানকে এক একটা মজহাব বলে। মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন সমাধানের নাম এক একটা সমাধানের নাম এক একটা মজহাব। যেমন শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উজু ভাঙবে কিনা, আবু হানিফার মজহাব ভাঙবে, শাফির মজহাব ভাঙবে না। আর বিবিকে স্পর্শ করলে উজু ভাঙবে কিনা, ইমাম শাফির মজহাব ভাঙবে, আবু হানিফার মজহাব ভাঙবে না। সাহাবায়ে কেরামের যুগে এমন মতলববাজ ছিল না যে শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে বলে যে আমি শাফি মজহাব অনুসরণ করি, আর বিবিকে সইলে পরে বলে আমি আবু হানিফার মজহাব গ্রহণ করি। এমন মতলববাজ সাহাবাদের মধ্যে কেউ ছিল না। মতলববাজ এটা বুঝতে পেরেছেন, যখন বিবিকে স্পর্শ করে তখন বলে আমি আবু হানিফার মজহাব মানি, আর যখন রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে তখন বলে আমি শাফির মজহাব মানি। কেন? কোনো অবস্থায় যাতে তার উজু ভাঙ্গেনি সাব্যস্ত করতে পারে। এটা কি কুরআন মানা না হাদিস মানা না মজহাব মানা না প্রবৃত্তি পূজা? এমন প্রবৃত্তি পূজারই সাহাবাদের মধ্যে একজনও ছিল না। কাজে কোনো সমস্যাই নাই, সমাধানের কোনো প্রশ্নই নাই, সাহাবাগণের যুগ পার হয়ে গেল, তাবেইন তাবে তাবেইনের যুগ আসলো। এখন দেখা যায় কিছু মুসলমান মতলববাজ মুসলমানের আবির্ভাব হল। কেমন মতলববাজ? রক্ত বের হয়ে গড়িয়ে গেলে বলে আমি শাফি মজাবের অনুসারী, আমার উজু ভাঙ্গেনি, আর বিবিকে সইলে বলে আমি হানাফি মজাবের মাদি, আমার উজু ভাঙ্গেনি। এটা কি মজহাব মানলো না কোরআন হাদিস মানলো না কিছুই মানলো না? এইরকম মতলববাজ মুসলমান যেই যুগে আবির্ভাব হলো সেই যুগে প্রশ্ন আসলো যে মজহাব একসাথে কটা মানা যাবে? বলুন, প্রশ্নটা সাহাবাগণের যুগে ছিল না? প্রশ্নই আসলো পরের যুগে, পরের যুগে প্রশ্নই আসে। তখন সমস্ত মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান দিলেন, মজহাব যেইটাই মানো একটা মানতে হবে, একবার এইটা একবার ওইটা, এটা মতলববাজি, মতলববাজি মজহাব মানা চলবে না। এই এই সমাধান কি সাহাবাগণের যুগের না পরের যুগে? সাহাবাগণের যুগের নয় কেন? সাহাবার যুগে এই প্রশ্নই ছিল না, সমাধানের দরকারই ছিল না, পরের যুগে প্রশ্ন এসেছে, মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে সমাধান দিয়েছেন। কাজেই মুস্তাহিদগণের এজমা হয়ে গেছে এই কথার উপর যে পরবর্তীকালীন মুসলমানদের যে কোনো একটা মজহাব মানতে হবে, আজকে এই মজহাব কালকে ওই মজহাব পরশু সেই মজহাব মানা চলবে না। এই কথাটা কোরআনে পেলাম না সাহাবাগণের ইজমায় পেলাম না মুস্তাহিদগণের ইজমায় পেলাম? মুস্তাহিদগণ যেই ব্যাপারে ঐক্যবদ্ধ সমাধান দেন সেই ব্যাপারে কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। কাজেই বর্তমান দুনিয়ার কোন আলেমের এই কথা বলার অধিকার নাই যে মজহাব একটা মানতে হবে কেন, এই প্রশ্ন করার অধিকার কোন আলেমের নাই, যেহেতু মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ ভাবে সমাধান দিয়ে গেছেন মজহাব যেইটাই মানবা একটা মানতে হবে। সাহাবাগণের ইজমা না মুস্তাহিদগণের ইজমা? মুস্তাহিদগণের ইজমা হয় যে এই ব্যাপারে, সেই ব্যাপারে কোন আলেমের দ্বিমত করার অধিকার। ধর্মের বিভিন্ন কাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ প্রশ্নই ছিল না সাহাবাগণের যুগে, কারণ মাইক আবিষ্কারই হয়নি তখন। চার মজাবের চার ইমামের যুগে প্রশ্নই ছিল না ধর্মের কাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ প্রশ্নই ছিল না আবু হানিফার যুগে, প্রশ্নই ছিল না ইমাম শাফির যুগে, প্রশ্নই ছিল না ইমাম মালিকের যুগে, প্রশ্নই ছিল না ইমাম আহমদ বিন হাম্বলের যুগে। বলতে পারেন আপনারা প্রশ্নই ছিল না কেন? উদ্ভাবনী প্রশ্নই আসলো পরের যুগে, আবু হানিফা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর, ইমাম শাফি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর, ইমাম মালিক দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর, ইমাম আহমদ বিন হাম্বল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর মাইক আবিষ্কার হলো। এবার প্রশ্ন আসলো ধর্মের কাজে মাইকের ব্যবহার জায়েজ কিনা, আজানে মাইকের ব্যবহার জায়েজ কিনা, একামতে মাইকের ব্যবহার জায়েজ কিনা, নামাজে মাইকের ব্যবহার জায়েজ কিনা, ওয়াজে মাইকের ব্যবহার জায়েজ কিনা, প্রশ্ন আসলো মুস্তাহিদগণ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর। এখন যদি সমাধান খুঁজতে যায় কোরআনে, তার মতো বুকা জগতে আর কেউ হতে পারে না। এখন এই প্রশ্নের সমাধান যদি খুঁজে হাদিসে, তার মতো বুকা আর কেউ হতে পারে না। এই প্রশ্নের সমাধান যদি সাহাবাগণের ইজমায় খুঁজে, তার মতো বুকা আর কেউ হতে পারে না। এই প্রশ্নের সমাধান যদি চার ইমামের চার মজাবে খুঁজে, তার মতো বুকা জগতে আর কেউ হতে পারে না। সব সমস্যার সমাধান কোরআন হাদিসে না বুকাবি? এটা একটা বুকাবি। যারা বলো কোরআন হাদিসের সমাধান মানি আর কিছু মানি না, তোমাদের বলতে হবে ধর্মের কাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, জায়েজ বললেও দেখাতে হবে কোরআন হাদিসের কোথায় আছে, না জায়েজ বললেও দেখাতে হবে কোরআন হাদিসের কোথায় আছে। সুতরাং কোরআন মানি হাদিস মানি মজহাব মানি না, এই স্লোগানটা অত্যন্ত বিভ্রান্তিকর স্লোগান। পরবর্তীকালে সারা দুনিয়ার সমস্ত আলেমগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন বিভিন্ন ধর্মীয় কাজে মাইকের ব্যবহার জায়েজ। কোন কাদের ইজমা? উলামায়ে কেরাম। যেমন ভাবে মুস্তাহিদগণের ইজমার ব্যাপারে কোন আলেমের দ্বিমত করার অধিকার থাকে না, তেমনি ভাবে আলেমগণ যে ব্যাপারে ইজমা হয়, আলেমগণের ইজমা হয় যে ব্যাপারে, সেই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। কাজেই এখন আলেম নয় এমন একজন পণ্ডিত যদি বলে যে ধর্মের কাজে মাইকের ব্যবহার করলেন কেন, তার প্রশ্ন করার অধিকার নাই, তুমি আলেম নও, আলেমগণের ব্যাপার। বুঝে থাকলে এবার বলুন তো ইজমার স্তর কটা? তিনটা। সাহাবাগণের ইজমা, মুস্তাহিদগণের ইজমা, আলেমগণের ইজমা, এর নিচে ইজমার কোনো স্তর নাই। আর যদি মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের করতে না পারে, ভিন্ন ভিন্ন সমাধান বের করে, এক একজন মুস্তাহিদের এক এক সমাধান, তাদের ভিন্ন ভিন্ন সমাধানের এক একটা সমাধানকে পরিভাষাগতভাবে এক একটা মজহাব বলা হয়। পরিভাষাগতভাবে কি বলা হয়? মজহাব। এর একটা উদাহরণ দেখুন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জমাতের সাথে পড়েছেন মসজিদে গিয়া তিন দিন। বলুন কদিন? তিন দিন। এরপরে রাসূল আর কোনোদিন মসজিদে গিয়া তারাবির নামাজ জমাতের সাথে পড়েননি, ঘরে একা একা পড়েছেন। এই জন্য রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইনিও মসজিদে জমাতের সাথে তারাবির নামাজের ব্যবস্থা করেননি। রাসূল যেভাবে বাকি জীবনে একা একা তারাবির নামাজ ঘরে পড়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগেও যার যেভাবে সুবিধা একা একা যার যার নামাজ করে পড়ছে, কেউ ইচ্ছা করলে মসজিদে আসছে জমাতে পড়ছে, কেউ ইচ্ছা করলে ঘরে একা বসছে, এভাবেই গেল। সুতরাং প্রতিদিন তারাবির নামাজ মসজিদে গিয়ে জমাতে পড়ার বাধ্যবাধকতা আবু বকরের যুগে ছিল না। এটা আবু বকরের মজা দেখার মজা। প্রতিদিন মসজিদে গিয়া তারাবির নামাজ জমাতের সাথে পড়ার কোনো বাধ্যবাধকতা নাই, এটা কার মজা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। লামাজাবিরা কিন্তু বলে যে মজহাব বলতে কোনো জিনিস যদি ইসলামে থাকতো তাহলে আবু বকরের মজহাব গেল কোথায়? আবু বকরের মজহাব হাদিসের কিতাবে লেখা আছে, তুমি শিখো না কেন বলুন তো? হযরত আবু বকরের আলাদা মজহাব ছিল কিনা? এর মধ্যে একটা তারাবির নামাজ প্রতিদিন মসজিদে গিয়ে জমাতে পড়ার কোনো বাধ্যবাধকতা নাই, এটা কার মজহাব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারপরে আবু বকরের পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি বললেন যে রাসূল যে তিন দিনের বেশি মসজিদে গিয়া জমাতের সাথে তারাবির নামাজ পড়েননি, তার কারণও তিনি উল্লেখ করেছেন। ওই কারণে তার মসজিদে যাওয়ার ব্যবস্থা হয়নি, বর্তমানে সেই কারণ নাই, কাজে আমরা প্রতিদিন মসজিদে জমাতের সাথে তারাবির নামাজ পড়ার বাধ্যবাধকতামূলক ব্যবস্থা করব। কি কারণ ছিল রাসুল বাকি দিন মসজিদে না যাওয়ার? রাসুল নিজেই বলেন, আমি প্রথম দিন তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে গেলে তোমরা আশপাশের যারা ছিলে তোমরা জমাতে শরিক হলে, পরের দিন আরেকটু জানাজানি হলো, তোমাদের তারাবির জমাতের সংখ্যা আরো বড় হলো, তৃতীয় দিন আরো ব্যাপকভাবে জানাজানি হলো, তৃতীয় দিন এত বিপুল পরিমাণে তোমরা তারাবির জমাতে শরিক হয়েছ, তোমাদের আগ্রহ দেখে আমার আশঙ্কা সৃষ্টি হয়েছে যে তোমাদের আগ্রহ দেখে যদি আল্লাহ তারাবির জমাতকে ওয়াজিব করে দেন তাহলে পরবর্তীকালে যদি কেউ জমাতে শরিক হতে না পারে সে গুনাগার হয়ে যাবে, কাজেই পরবর্তী উম্মত যেন আমার গুনাগার না হয়, এটা এটার থেকে বাঁচাবার জন্য আমি রেগুলার মসজিদে যাইনি, আমি রেগুলার না করলে এই যে আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হবে না। কাজেই আমরা রাসুল থাকাকালে সম্ভাবনা ছিল ওয়াজিব হয়ে যাওয়ার, যেহেতু এখন রসুল দুনিয়াতে নাই, এখন রেগুলার তারাবির নামাজ জমাতে পড়লে ওয়াজিব হওয়ার সম্ভাবনা নাই, তাই আমরা এখন থেকে পড়ব। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ নিয়মিত মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা চালু করলেন, এটা হলো হযরত উমরের মজা। বুঝে থাকলে বলুন, আবু বকরের মজাব আর উমরের মজাবে কি মজাব? না, ভিন্ন ভিন্ন মজাব। তাহলে মজহাব শুধু আবু হানিফার থেকে শুরু হয়েছে না, মজহাব আবু বকর থেকে শুরু হয়েছে? সুতরাং সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মজাব ছিল না। লা মজহাবিরা যে এই মিথ্যা অপবাদ দেয় সাহাবায়ে কেরামের প্রতি, আপনাদের স্মরণ রাখা দরকার যে সাহাবাগণের প্রতি জঘন্যতম মিথ্যা অপবাদ ছাড়া আর কিছু নয়। আরেকটা উদাহরণ দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সশরীরে সাতাশ মানের উপরে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, কিন্তু চর্মচুকে আল্লাহকে দেখেছিলেন কিনা এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে তো নাই, রাসূলের কোনো হাদিসেও সুস্পষ্টভাবে এই প্রশ্নের জবাব নাই যে মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে চর্মচুকে দেখেছিলেন কিনা। আমার কথা বুঝে থাকলে বলুন, প্রশ্নের সুস্পষ্ট সমাধান, পরিষ্কার সমাধান কোরআন হাদিসে আছে নাই বলুন তো? কোরআন হাদিসে যেই ব্যাপারে সুস্পষ্ট সমাধান নাই, এই ব্যাপারে কি করতে হয়? ইজতিহাদ। কি করতে হয়? নবীর বিবি আয়েশাও ইজতিহাদ করলেন, দেখি সমাধানটা বের করতে পারি কিনা। নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, তিনিও ইজতিহাদ করেছেন, দেখি সমাধানটা বের করতে পারি কিনা। আয়েশা ইজতিহাদ করে সমাধান দিয়েছেন, দেখেননি, এটা আয়েশার মজহাব। ইবনে আব্বাস ইজতিহাদ করে সমাধান দিয়েছেন, দেখেছেন, এটা ইবনে আব্বাসের মজহাব। রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন কিনা এই ব্যাপারে নবীর বিবি আয়েশার মজহাব আলাদা, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসের মজহাব আলাদা। ইসলামেও কোনো মজহাব নাই, সাহাবাদের মধ্যেও কোনো মজহাব ছিল না, না নবীর বিবি আয়েশারও আলাদা মজহাব ছিল, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসেরও আলাদা মজহাব ছিল। সুতরাং যারা বলে ইসলামে মজহাব নাই তারা যেমন মিথ্যুক, যারা বলে সাহাবাগণের মধ্যে মজহাব ছিল না তারাও তেমন মিথ্যুক। সাহাবায়ে কেরামের পরবর্তী মুসলমানেরা কারা? তাবেঈন। এক হাদিসে রাসূল বলেন, খাইরুল কুরুনে কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা ইয়াফসুল কিযব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান। বলুন তো রাসূলের যুগের মুসলমান কারা? তারপরে সাহাবাগণের পরের যুগের মুসলমান দুই নম্বরে সর্বশ্রেষ্ঠ মুসলমান। বলুন সাহাবাগণের পরের যুগের মুসলমান কারা? তাবেঈন। তারপরে বলেন তাবেঈনের পরের যুগের মুসলমান তিন নম্বরে শ্রেষ্ঠ মুসলমান। এই তিন দল মুসলমানকে আল্লাহ রাসূল সত্যায়ন করে গেছেন, এরা সত্যায়িত মুসলমান। এই তিন দলের সাহাবাগণের সবাই আর তাবেঈন তাবে তাবেঈনের অধিকাংশ যেই পথে জীবন যাপন করেন সেই পথটাই কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য হেদায়েতের পথ। এক নম্বরে শ্রেষ্ঠ মুসলমান সাহাবাগণ, দুই নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাবেঈন, তিন নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাবে তাবেঈন। তাবেঈনের মধ্যে সবচেয়ে বড় মুস্তাহিদ ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তাবেঈনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুস্তাহিদ ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। ইমাম আবু হানিফা সারা দুনিয়ার এক একক ব্যক্তি যিনি ইসলামের বিধানগুলিকে বিভিন্ন অধ্যায় এবং পরিচ্ছেদে বিন্যস্ত করেছেন, এই দুনিয়াতে সর্বপ্রথম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। ইসলামের বিধানগুলিকে বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন পরিচ্ছেদে বিন্যস্ত করেছেন দুনিয়াতে সর্বপ্রথম কে? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার সেই ধারা অনুপাতে, ইমাম আবু হানিফার সেই বিন্যস্ত পদ্ধতিতে ইমাম বুখারী সহি বুখারী শরীফ লিখেছেন। ইমাম আবু হানিফার এই ধারা অনুসরণ করে ইমাম মুসলিম সহি মুসলিম শরীফ লিখেছেন। সমস্ত হাদিস বিশারদগণ যত হাদিসের কিতাব লিখেছেন, সমস্ত মুহাদ্দিসগণ সবগুলি হাদিসের কিতাব ইমাম আবু হানিফার বিন্যাসের অনুসরণ অনুকরণ করেছেন। সুতরাং দুনিয়ার সমস্ত মুহাদ্দিসগণ, সমস্ত হাদিস চর্চাকারীগণ তাদের লিখিত হাদিসের কিতাব লেখার ব্যাপারে ইমাম আবু হানিফার কাছে ঋণী, ইমাম আবু হানিফার কাছে ঋণী। আমার কথা বুঝে থাকলে বলুন, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মজাব ছিল কিনা? ছিল। পরবর্তী যুগে সাহাবাদের মধ্যে অনেক সাহাবি মুস্তাহিদ ছিলেন, প্রত্যেক মুস্তাহিদ সাহাবির এক একটা মজাব ছিল। পরবর্তী যুগের মুসলমানদের এত সব মজহাব জানা, বুঝা, শিখা, পালন করা অত্যন্ত কঠিন হবে চিন্তা করে চার মজহাবের চার ইমাম সাহাবাগণের সমস্ত মজহাবকে চার মজহাবে সমন্বয় সাধন করে দিয়েছেন। বলুন, সাহাবাদের চার মজাব ছিল না বহু মজাব? বহু মজাব চিনা জানা বোঝা মুসলমানদের জন্য সহজ হইত না? চার মজাবে সমন্বয় করার কারণে সহজ হইল। চার মজাবের চার ইমাম সাহাবাগণের সমস্ত মজাবকে চার মজাবে সমন্বয় করে দিয়েছে। বলুন, সাহাবাদের চার মজাব ছিল না বহু মজাব? বহু মজাব চিনা জানা বোঝা মুসলমানদের জন্য সহজ হইত না? চার মজাবে সমন্বয় করার কারণে সহজ হইল। চার মজাবের চার ইমাম সাহাবাগণের সমস্ত মজহাবকে চার মজাবে সমন্বয় করে দিয়েছে। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, নারীরা ভিন্ন পুরুষের কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্য ভিন্ন পুরুষের কাছে প্রকাশ করবে না। তবে নারীর সুন্দর কি এর কোনো নাম নাই কোরআনে। তাহলে সুস্পষ্ট না অস্পষ্ট? কোরআনে কোরআনে যদি কোনো বিধান অস্পষ্ট থাকে তাহলে তার সুস্পষ্ট সমাধান বের করার উপায় কি? ইস্তেহাদ। বের করার উপায় কি? ইস্তেহাদ। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসও ইস্তিহাদ করেছেন, আল্লাহ বললেন নারীর সুন্দর ভিন্ন পুরুষকে দেখাবে না। এখানে সুন্দর বলতে কি বোঝায়? রাসূলের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদও ইস্তিহাদ করলেন, আল্লাহ এখানে সুন্দর বলতে কি বোঝালেন? দুইজন দুই ব্যাখ্যা করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নারীর সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, এর মানে হলো চেহারা ছাড়া আর কোনো অঙ্গ প্রকাশ করবে না। খুব সংক্ষেপে বলছি, ব্যাখ্যা অনেক লম্বা। চেহারা ছাড়া আর কোনো সুন্দর প্রকাশ করবে না। ইবনে আব্বাসের মজা বলল নারীরা নিজেদের চেহারা ভিন্ন পুরুষের সামনে খুলতে পারে। এটা কার মজা? ইবনে আব্বাসের মজা। ইবনে মাসউদের মজা বলো না, নারীদের চেহারা শরীরের অঙ্গ অন্যান্য অঙ্গ থেকে আরো বেশি সুন্দর। আপনাদের কাছে কার মজাবটা বেশি যুক্তিসঙ্গত মনে হয়? ইবনে আব্বাস বলেন নারীর শরীরের কোন সুন্দর ভিন্ন নারী পুরুষের সামনে প্রকাশ করতে পারবে না, তবে চেহারা প্রকাশ করতে পারবে। এটা কার মজাব? ইবনে আব্বাসের মজাব। ইবনে মাসউদ বলেন চেহারা তো শরীরের অন্য অঙ্গ থেকে আরো বেশি সুন্দর, কাজে অন্য অঙ্গ যদি প্রকাশ করতে পারে না, চেহারা তো কোনো অবস্থাতেই প্রকাশ করতে পারবে না। এটা কার মজাব? ইবনে মাসউদের। রাসূলের দুইজন বিশিষ্ট সাহাবি, একজন ইবনে আব্বাস একজন ইবনে মাসউদ, বলুন দুইজনের এক মজহাব না ভিন্ন ভিন্ন মজহাব? সুতরাং সাহাবাদের মধ্যে কোনো মজহাব ছিল না। যে বলে তার মতো গণ্য মূর্খ জগতে আর কেউ হতে পারে না। আপনাদের কাছে কার মজহাবটা অধিক যুক্তিসঙ্গত মনে হয়? ইবনে মাসউদ। তাহলে ইবনে মাসউদের মজহাব, ইবনে আব্বাসের মজহাবটা কি একেবারেই ফালতু? অবশ্যই না। এই জন্য হানাফি মজহাব এই দুই সাহাবির মজহাবকে কেমনে সমন্বয় সাধন করেছে, এটা হলো আপনাদের বোঝার ব্যাপার। হানাফি মজহাব এই দুই সাহাবির মজহাবকে একত্র করে দিয়েছে। ওকে, এখন হানাফি মজহাব পালন করলে ইবনে আব্বাসের মজহাবও পালন হয়ে যায়, ইবনে মাসউদের মজহাবও পালন হয়ে যায়। এইভাবে চার মজহাব সমস্ত সাহাবাগণের মজহাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছে। আমরা আপাতত শুধু হানাফি মজহাব, ইবনে আব্বাসের মজহাব এবং ইবনে মাসউদের মজহাবকে সমন্বয় সাধন কিভাবে করলো এটা বোঝার চেষ্টা করি। হানাফি মজহাব বলে যে সমাজের পুরুষ এমন সভ্য যে কোনো নারী প্রয়োজনবশত তার চেহারা খুললেও সেদিকে ফিরে তাকায় না, এমন সভ্য পুরুষ যে সমাজে থাকে সেই সমাজের জন্য ইবনে আব্বাসের মজহাব পালন যথেষ্ট। বুঝাতে পারছি আপনাদের? হানাফি মজহাব বলে যে সমাজের পুরুষ এত বড় সভ্য যে কোনো নারী প্রয়োজনবশত তার চেহারা খুললেও পুরুষ সেদিকে ফিরে তাকায় না, সেই সমাজে ইবনে আব্বাসের মজহাব পালন যথেষ্ট। কিন্তু যে সমাজের পুরুষ যুবতী নারী কোনো প্রয়োজনবশত চেহারা খুললে সুযোগ মতো তা দেখার চেষ্টা করে, এই সমাজের জন্য ইবনে মাসউদের মজহাব পালন করতে হবে। এবার বলুন তো, আমার কথা বুঝে থাকলে, মেয়ে লোকে চেহারা কার সামনে খুলবে কার সামনে খুলবে না এই ব্যাপারে দুই সাহাবীর দুই মজহাব। হানাফি মজহাব মানলে কোন কোন সাহাবীর মজহাব মানা বাকি থাকে? না, হানাফি মজহাব মানলে উভয় সাহাবীর মজহাব মানা হয়। তাহলে পরবর্তীকালে চার মজহাব প্রসিদ্ধি লাভ করলো কেন? কারণ সাহাবাগণের বহু মজহাব ছিল, চার মজহাব সমস্ত সাহাবাগণের সবগুলি মজহাবকে এভাবে সমন্বয় সাধন করে দিয়েছে। বর্তমান দুনিয়াতে চার মজহাবের অনুসারী যারা, তারা সমস্ত সাহাবাগণের মজহাবের অনুসারী। বর্তমান দুনিয়াতে চার মজহাবের অনুসরণ যারা করে না, তাদের পক্ষে কোনো সাহাবির মজহাবের অনুসরণ সম্ভব নয়। এই সমস্ত কথা আমাদের মধ্যে ব্যাপক চর্চা না হওয়ার কারণে, ব্যাপকভাবে আলোচনা না হওয়ার কারণে, এই সরল সহজ মুসলমানদেরকে বিভ্রান্তিতে ফেলার জন্য এই লামজহাবি নামক দলটা বিভিন্ন মসজিদে বিভিন্ন রকমের ফেতনা ছড়ায়। এই জন্য কোন দেশের মুসলমান কোন মজহাব পালন করতে হবে এই কথাটা জরুরি ভিত্তিতে আমি বলে ফেলি এক্ষুনি। এই প্রশ্নের সমাধানও একটা হাদিসের আলোকে পাওয়া যায়। হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান প্রদেশের শাসনকর্তা নিয়োগ করে যখন পাঠাচ্ছিলেন, তখন মুয়াজকে রাসূল জিজ্ঞাসা করেছিলেন, ইয়ামানবাসীর প্রশ্নাবলীর সমাধান তুমি কোথা থেকে দিবা? মুয়াজ বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল জিজ্ঞাসা করেন, যে প্রশ্নের সমাধান কোরআনে না পাও সেই প্রশ্নের সমাধান কোত্থেকে দেবা? তিনি বলেন, রাসূলের হাদিস থেকে দেব। রাসূল মুয়াজকে জিজ্ঞাসা করেন, যে প্রশ্নের সমাধান হাদিসে না পাও সেই প্রশ্নের সমাধান কোথা থেকে দেবা? হাদিস দ্বারা পরিষ্কার হয়ে গেল, সব প্রশ্নের সমাধান সরাসরি কোরআনেও পাওয়া যাবে না, সব প্রশ্নের সমাধান সরাসরি হাদিসেও পাওয়া যাবে না। এই জন্য রাসূল জিজ্ঞাসা করেন, যে প্রশ্নের সমাধান কোরআনেও না পাও হাদিসেও না পাও সেই প্রশ্নের সমাধান কোথা থেকে দেবা? তিনি বলেন, ইস্তিহাদ করে দেব। রাসূল জিজ্ঞাসা করেন, কোথা থেকে দেবা? সাহাবী জবাব দেন, ইস্তিহাদ করে দেব। রাসূল শুধু সমর্থন নয়, খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সুতরাং ইস্তিহাদের দ্বারা সমাধান দেওয়া রাসূলের সমর্থিত, রাসূলের সমর্থিত। এবার বলুন তো, ইয়ামানবাসীর প্রশ্নের সমাধান মুয়াজ ইস্তিহাদ করে বের করে দিলে, এটা মুয়াজের মাযহাব না এজমা? কেমনে এজমা হবে? মুয়াজের সাথে আর কারো আর কাউকে তো সে দেশের রসুল পাঠাননি। মুয়াজকে অন্য কোনো মুস্তাহিদ, রসুল ইয়ামান দেশে অন্য কোনো মুস্তাহিদকে পাঠিয়েছিলেন না একা মুয়াজকে পাঠিয়েছিলেন? তাইলে মুয়াজ ইস্তিহাদ করে ইয়ামানবাসীকে যে সমাধান দিবেন, এটা এজমা হবে না মুয়াজের মাযহাব? মুয়াজের মাযহাব, মুয়াজের এককভাবে মুয়াজের মাযহাব পালনের ব্যবস্থা দিলেন ইয়ামানবাসীকে। কেন? ইয়ামানবাসীর জন্য মুয়াজের মাযহাব ছাড়া সমাধান পাওয়ার আর কোনো উপায় নাই। এই হাদিসের দ্বারা রাসূল পরিষ্কার করে দিলেন পরবর্তীকালে কিয়ামত পর্যন্ত কোন দেশের মুসলমান কার মাযহাব পালন করবে, যেই দেশে যার মাযহাব চালু আছে। ইয়ামনে মুয়াজের মাযহাব চালু করে দিলেন, ইয়ামানবাসীকে মুয়াজের মাযহাব পালনের ব্যবস্থা করে দিলেন। এর মাধ্যমে রাসূল শিক্ষা দিলেন কিয়ামত পর্যন্ত কোন দেশের মুসলমান কার মাযহাব মতো ইসলামের বিধান পালন করবে, যেই দেশে যার মাযহাব চালু আছে। হাদিসের আলোকে সমাধান বুঝে থাকলে বলুন তো, বাংলাদেশে কার মাযহাব চালু আছে? মসজিদে মাগরিবের নামাজের জমাতে, এশার নামাজ জমাত চলাকালে, ফজরের নামাজের জমাত চলাকালে ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা পড়ে শেষ করেন, এই কয়েকটা লামাজহাবি গিয়া চিৎকার দিয়া জুড়ে আমিন বলে। যদি জিজ্ঞাসা করা হয়, আমরা সারা জীবন বড় আস্তে আমিন বলে আসি, তোমরা আজকে আবার জুড়ে আমিন নিয়ে আসলে কোত্থেকে? তারা বলে, এই জুড়ে আমিন বলাটাই হাদিস মতে, তোমরা যে আস্তে আমিন বলো এটা হাদিসে নাই। এরকম বলে কি না? এরা আবার আরেকটা কথাও বলে, আমরা কোরআন মানি, হাদিস মানি, আর কিচ্ছু মানি না, আবার হাদিসের বেলায়ও শুধু সহি হাদিস মানি, অন্য কোনো হাদিস মানি না। জনসাধারণ কি বলে সহি হাদিস? জনসাধারণ তো বুঝে সহি অর্থ শুদ্ধ, আর সহি না মানি ভুল, সহি না মানে ভুল। তাইলে তুমি যে সহি হাদিস মানো আর কোনো হাদিস মানো না এই কথা বলে জনসাধারণ কি বোঝাতে চাও? জনসাধারণ তো মনে করে ঠিকই তো কথা, সহি হাদিস মানে শুদ্ধ হাদিস, এইটাই তো মানতে হবে, যেই হাদিস ভুল সেটা মানব কেন? এটাই তো বুঝে। তোমাদের জিজ্ঞাসা করতে চাই, রসুলের কথাকে তো হাদিস বলে, তুমি যে শুধু সহি হাদিস মানো অন্য হাদিসগুলি মানো না, তোমার রাসূল জীবনে ভুল কথা কটা বলেছিলেন? তাহলে তুমি সহি হাদিস আর গায়ের সহি হাদিস বলে কি কুরাত দিম নি দেই বুঝো? জনগণকে কি কুরাত দিম বোঝাতে চাও? ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস অর্থ শুদ্ধ হাদিস নয়, এটা একটা পারিভাষিক শব্দ, এটা একটা পারিভাষিক শব্দ। এখানে সহি হাদিস অর্থ শুদ্ধ হাদিস নয়, জয়ী হাদিস অর্থ দুর্বল হাদিস নয়। আমি আশা করি আপনারা কমপক্ষে এতটুকু জানেন যে রাসূলের কথাকেও যত জিনিসকে হাদিস বলা হয়, এর মধ্যে এক নম্বরে রাসূলের কথাকে রাসূলের হাদিস বলা হয়। রাসূলের কিছু কথা আছে সহি আর কিছু কথা আছে গলত। তাহলে সহি হাদিস কি আর জয়ী হাদিস? রাসূলের তিনটা জিনিসকে রাসূলের হাদিস বলা হয়, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন। বলুন কটা জিনিসকে রাসূলের হাদিস বলা হয়? রাসূলের কথাও রাসূলের হাদিস, রাসূলের কাজও রাসূলের হাদিস, রাসূলের সমর্থনও রাসূলের হাদিস। এই হাদিস সর্বযুগের উম্মতের কাছে পৌঁছে একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে। হাদিসের বর্ণনাকারী হওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার নাই মনে করে, যথেষ্ট পরিমাণ যোগ্যতার দরকার হয়, কিন্তু কোনো একটা যোগ্যতা সর্বলোকের মধ্যে এক সমানভাবে হয় না। তাই হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। উত্তম যোগ্যতাকারী বর্ণন, উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। আমার কথা বুঝে থাকলে বলুন, হাদিস বর্ণনাকারীদের যোগ্যতা কত প্রকার? উত্তম, মধ্যম, নিম্নতম। ইলমে হাদিসের পরিভাষায় উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে সহি হাদিস বলা হয়, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে হাসান হাদিস বলা হয়, নিম্নতম যোগ্যতা সম্পন্ন নাকি অযোগ্য? হ্যাঁ, অযোগ্য নয়, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। জয়ীফ শব্দের অর্থ দুর্বল, রসুলের কথা দুর্বল নয়, বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল। এরা কথায় কথায় বলে জয়ীফ হাদিস মানি না, জয়ীফ হাদিস মানি না, জয়ীফ অর্থ তো দুর্বল, দুর্বল হওয়ার কারণে রসুলের কথা মানো না? তোমার বাবা যদি দুর্বল হয়ে যায়, বাবা মানবা কি না বলো? বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল হওয়ার কারণে যদি তুমি রাসূলের হাদিস মানো না, তোমার বাবা যদি বৃদ্ধ হতে হতে দুর্বল হয়ে যায়, তাকে বাবা মানবা কি না বলো? বলুন, আমার বাবা দুর্বল হয়ে গেলে বাবা মানবো না? অবশ্যই, তবে বাবাকে আর কঠিন কাজের দায়িত্ব দেব না। এটা হলো কথা, বাবাকে আর কঠিন কাজের দায়িত্ব দিব না। ঠিক তেমনি ভাবে হাদিসের বর্ণনাকারী যদি দুর্বল হয়, যোগ্যতা যদি দুর্বল হয়, অবশ্যই এটা রসুলের হাদিস মানতে হবে, কিন্তু কঠিন বিষয় এই হাদিসের দ্বারা আর প্রমাণ করব না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম সহি হাদিস, জয়ীফ হাদিস, হাসান হাদিস, কোন হাদিসের দ্বারা কি প্রমাণ হয় পরিষ্কার করে দিয়েছেন। ইসলামের আকীদা বিশ্বাস সহি হাদিসের দ্বারা প্রমাণ হয়, ইসলামী আমল হাসান হাদিসের দ্বারা প্রমাণ হয়, ইসলামী কোনো আমলের ফজিলত জয়ীফ হাদিসের দ্বারাও প্রমাণ হয়। বলেন আপনারা কোন হাদিস মানবেন, কোন হাদিস মানবেন না? সহি হাদিস মানবেন কোন বেলায়? আকীদা প্রমাণের বেলায়। হাসান হাদিস মানবেন কোন বেলায়? আমল প্রমাণের বেলায়। জয়ীফ হাদিস মানতে হবে কোন বেলায়? ফজিলতের। ইসলামাবিরা সবে বরাত মানে না। বলুন, সবে বরাতের হাদিস নাই? হাদিস কি অযোগ্য লোকেরা বর্ণনা করেছে না? নিম্নতম যোগ্যতা সম্পন্ন রাসূলের হাদিস মানতেই হবে। তবে কেউ যদি সবে বরাতের এবাদত করে না, তাকে দোষারোপ করা যাবে না। কেন? এই হাদিস এত শক্তিশালী, যোগ্যতা সম্পন্নদের বর্ণিত নয় যে পালন না করলে তাকে দোষারোপ করা যায়, এত শক্তিশালী নয়। এই জন্য যার ইচ্ছা পালন করবে, যার ইচ্ছা না করবে। আরো মজার কথা শুনুন, এই লামাজাবিরা বলে কোরআন মানি, হাদিস মানি, আর কিচ্ছু মানি না, আর হাদিসের মধ্যে শুধু সহি হাদিস মানি, অন্য হাদিস মানি না, বলে কিনা? ইমাম সাহেব যখন সুরাতুল বাতিয়া পড়ে শেষ করেন, তখন এরা চিৎকার দিয়ে আমিন বলে। এটা হানাফি মজাবের সিদ্ধান্ত না হানাফি মজাব বিরোধী? মুয়াজ সংক্রান্ত হাদিস বুঝে থাকলে বলুন, কোন দেশের মুসলমান কোন মজাব মতো আমল করবে? যেই দেশে যেই মজাব চালু আছে, বাংলাদেশে কোন মজাব চালু আছে? হানাফি মজাব মতো আস্তে আমিন বলা, আস্তে আমিন বলা সুন্নত, এখানে দূরে আমিন বলা দুষ্টামি আর ইত্রামি ছাড়া কিছু নয়। এখানে হাদিসের দোহাই দাও, শোনো তাহলে, যেই হাদিসে যত হাদিসে আমিন বলার কথা আছে, এর মধ্যে জুরে আমিন বলার যে হাদিসটা সহি, একটা হাদিস আছে জুরে আমিন বলার এবং হাদিসটা সহি। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। ওয়াইল নামের একজন সাহাবী ইয়ামান দেশে বাড়ি ছিল, তিনি নবাবজাদা ছিলেন, নবাবের ছেলে ছিলেন। তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে রাসুল একটানা 20 দিন আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন, যেন রাসুলের নামাজ দেখে দেখে আমি নামাজ শিখতে পারি। ইনি জুরে আমিন বলার সহি হাদিসের বর্ণনাকারী, জুরে আমিন বলার সহি হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন যে 20 দিন রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন আমাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুরে বলেছেন, 3টা নামাজে রাসূল আমিন জুরে বলেছেন, আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। 3টা নামাজে রাসূল আমিন জুরে বলেছেন কেন, আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন কেন? যে সাহাবি রসুলের কাছ থেকে আমিন বলা শিখলেন তিনি বলেন 3 নামাজে রাসুল আমিন জুরে বলে আমাকে শিক্ষা দিয়েছেন আমিন বলতে হয়, আর বাকি সবগুলি নামাজে আমিন আসতে বলে আমাকে শিক্ষা দিয়েছেন আসতে বলা সুন্নত। বলুন, একই হাদিসে জুরে বলার কথাও আছে, আসতে বলার কথাও আছে, জুরে বলার কারণও উল্লেখ আছে, আসতে বলার কারণও উল্লেখ আছে। বলুন লামজাবিরা হাদিসের আগাগোড়া সবটুকুই কয় না প্রথম অংশ উল্লেখ করে বাকি অংশ গোপন করে? এটার নাম ওই হাদিস মানা না হাদিস নিয়ে ইত্রামি করা? বেশির থেকে বেশি তর্কের খাতিরে বলতে পারেন যে হ্যাঁ আমিন আসতে বলা সুন্নত বলে রাসুল সর্বদাই আমিন আসতে বলেছেন, আমিন বলা শিক্ষা দেওয়ার জন্য 3টা নামাজে তো রাসুল আমিন জুরে বলেছেন, এটা তো না জায়েজ ছিল না, অন্তত জায়েজ তো আছে, এটা বলা যায় যে আমিন যেহেতু রাসুল 3 নামাজে হইলেও শিক্ষা দেওয়ার জন্য হইলেও আমিন রাসুল জুরেও বলেছেন, এটা তো না জায়েজ, রাসুল তো না জায়েজ কাজ করেননি, তাহলে অন্তত মানতে হবে যে জুরে বলা জায়েজ, আসতে বলা সুন্নত, জুরে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। আমরা সুন্নতটা করব না জায়েজটা করলে দোষ কি? এই প্রশ্ন যুক্তিসঙ্গত, হ্যাঁ এই প্রশ্ন কিছুটা যুক্তিসঙ্গত। বলুন আসরের 4 রাকাত সুন্নত নামাজ যদি একজনে পড়ে না, না পড়াটা জায়েজ আছে কিনা? পড়লে সুন্নত, না পড়লে জায়েজ, তাহলে একসময় সুন্নত বাদ দিয়া জায়েজটাও করতে কোনো দোষ তো নাই, কথা বুঝলেন কিনা? যেমন ভাবে আসরের 4 রাকাত সুন্নত পড়লে আমার সুন্নত আদায় হবে, না পড়লে কোনো গুনাহ হবে না, ঠিক তেমনি ভাবে আমিন আসতে বললে সুন্নতের সওয়াব পাব, জুরে বললে গুনাহ তো হবে না। এইটুকু অন্তত হাদিসের দ্বারা প্রমাণ হলো যে আমরা সুন্নতটা আমল করব না জায়েজটা আমল করব। আমি বলতে চাই আমার কোনো বাধা নাই, যেমন ভাবে আমিনের বেলায় আসতে বলা সুন্নত জুরে বলা জায়েজ, আসতে বলা সুন্নত জুরে বলা জায়েজ, তেমনি ভাবে স্ত্রীর বেলায়ও তালাক দেওয়ারও হাদিস আছে, স্ত্রী নিয়ে জীবনযাপন করারও হাদিস আছে, তালাক দেওয়ার হাদিসটা কি সুন্নত বোঝাবার জন্য না জায়েজ আছে বোঝাবার জন্য? আর স্ত্রী নিয়ে জীবনযাপন করার হাদিসটা কি জায়েজ বোঝাবার জন্য না সুন্নত বোঝাবার জন্য? তা আমিনের বেলায় যদি সুন্নত বাদ দিয়া জায়েজটা গ্রহণ করো, বউয়ের বেলায়ও সুন্নত বাদ দিয়া জায়েজটা গ্রহণ করো, আগে ঘরে গিয়া বউ তালাক দাও জায়েজ আছে, পরে আইয়া মসজিদে জুড়ে আমিন কও জায়েজ আছে, আমিনের বেলায় জায়েজটা বউয়ের বেলায় সুন্নত তা কেন? মতলববাজি নয় কি? সুতরাং আমিনের বেলায় যদি জায়েজটা গ্রহণ করো, বউয়ের বেলায়ও জায়েজটা গ্রহণ করো, আর বউয়ের বেলায় যদি সুন্নত পদ্ধতি গ্রহণ করো, আমিনের বেলায় সুন্নত বর্জন করতে এত মাথা ঘামানি কেন? কথাগুলি বুঝে থাকলে, কথাগুলি বুঝে থাকলে অনেক নীতির কথা, মৌলিক কথা, কোরআন হাদিসের এমন কিছু সার গর্ব কথাই আমি আপনাদের বলার চেষ্টা করেছি। এজন্য আমি বলেছি, এই জন্য যে আমাকে বলা হয়েছে এখানে বহু উলামা একরাম, বহু শিক্ষিত সমাজ উপস্থিত, এই জন্য আপনারা বুঝতে পারবেন মনে করেই আমি এই কঠিন আলোচনাটা করেছি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আলোচনা বুঝার, হৃদয়ঙ্গম করার এবং এর উপর জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবু হানিফা বলেন 5 লক্ষ হাদিস থেকে বাছাই করে আমি 5টা হাদিস তার সারমর্ম হিসাবে সাব্যস্ত করেছি। 5টা হাদিসকে আবু হানিফা কত লক্ষ হাদিসের সারমর্ম হিসাবে বাছাই করেছেন? একটা কথার দ্বারা হিসাব সাব্যস্ত হলো অন্তত 5 লক্ষ হাদিস আবু হানিফার জানা ছিল। সুতরাং 7টা হাদিস জানা ছিল, এটা আবু হানিফার প্রতি জঘন্যতম মিথ্যা কথা। 2 নম্বর, আবু হানিফা হাদিস জানলে হাদিসের কোন কিতাব লেখলেন না কেন, এটা আর একটা মিথ্যা কথা। এই প্রশ্নকারী যদি সরল হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি আরো কিছু লেখাপড়া করুন, আর যদি সরল না হয়ে থাকেন তাহলে আবু হানিফার প্রতি আর এক ইত্রামি সারা কিছু নয়। আবু হানিফার লিখিত কিতাবের নাম মসনদে আবু হানিফা। বলুন মসনদে আবু হানিফা কার লেখা? আবু হানিফা হাদিসের কিতাব লেখলেন না কোথায়? লেখলেন তো, হয়তো তুমি জানো না আর না ইত্রামি করো। আর একটা প্রশ্ন করেছেন আপনারা, অনেক ইমাম হাদিস বর্ণনা করেছেন কিন্তু আবু হানিফা কোনো হাদিস বর্ণনা করেননি। হাদিস বর্ণনা করেন না তাহলে হাদিসের কিতাব লেখলেন কিভাবে? প্রশ্নের সারমর্ম তো একই। বর্তমান দুনিয়ায় যদি কেউ হাদিস লিখতে চায় আর একজনের লেখা কিতাব দেখে লিখতে হবে। আবু হানিফার যুগে হাদিস লিখলে নিজের জানার থেকে লিখতো, কথা বুঝলেন? এখন দোয়া হবে ইনশাল্লাহ, আমরা সবাই দোয়াতে শরীকে। মাহফিলের প্রতি ঘৃণা চালাবেন না, শেষ হয়ে যাবেন। যারা বাধা দিচ্ছে তারা কিন্তু এইখানে জায়গা পাবে না। আমি হুঁশিয়ার করছি এবং কিন্তু আপনি এই সময় জগত আবু হানিফার সঙ্গে কিছুই জানলেন না। উনি বললেন আর উনি তো আমরা পুরা দেশে তো আবু হানিফার কথা মানতে। যাই হোক, আমি আর এর বেশি গেলাম না। আমার কাছেও খারাপ লাগলো যে আমাদের শ্রোতাদের মধ্যে এই ধরনের জঘন্য প্রশ্ন বোধ হয় অন্য কিছু বলেন যেগুলি জানা হুজুর যে কোনটা পড়বো। আমরাও কি সুরা ফাতিহা পড়বো? কারণ কেউ কেউ বলে সুরা ফাতিহা ছাড়া নাকি রাকাত পরিপূর্ণ হয় না। আপনার থেকে আমরা একটু ব্যাখ্যা চাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা ইমামের পিছনে সুরা ফাতিহা পড়বো কিনা, এই ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন, ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন নামাজে কোরআন পড়া হয় অর্থাৎ ইমাম সাহেব যখন পড়েন তখন তোমরা, বলুন তো তোমরা বলতে ইমাম না মুক্তাদি, তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। আল্লাহ কোরআনে বলেছেন ইমাম যখন কোরআন পড়েন নামাজে মুক্তাদিদেরকে বলেন চুপ থাকো, এরা চুপ থাকে না। আল্লাহ বলেন চুপ থাকো, এরা চুপ থাকে না। আমরা পাইছি, আমার এই কোর্সের মাধ্যমে অনেকের মধ্যে এরকম থাকতো, এই উত্তরটা আমরা সবাই ভাগ করে নিলাম। শুকরান জাযা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله وصحبه اجمعين। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। رب ارحمهما كما ربياني صغيرا। رب ارحمهما كما ربياني صغيرا। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। يا الله يا ارحم الراحمين। يا الله غوث الاعظم মসজিদ কমিটি এবং উত্তরা সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে আল্লাহ আজ সমস্ত আল্লাহ ওয়াজ মাহফিলের সমস্ত আয়োজনকে আল্লাহ আপনি কবুল করেন। রব্বুল আলামিন সমস্ত হাজিরিনদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মসজিদের উদ্যোগে আল্লাহ যে মাহফিল হয়েছে আল্লাহ মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ যে সমস্ত ওলামা ইকরাম এখানে ওয়াজ নসিহত করছেন আল্লাহ সমস্ত নসিহতগুলো আল্লাহ আপনি কবুল করেন। আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই উত্তরা সেক্টরের সমস্ত ইয়া আল্লাহ সমস্ত অধিবাসী এলাকাবাসীকে আল্লাহ আপনি কবুল করেন। ইয়া আল্লাহ যারা এই মাহফিলে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, যে যেভাবে খেদমত আঞ্জাম দিয়েছেন, সকলের খেদমতকে আল্লাহ কবুল করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এখানে যে সমস্ত উলামায়ে কেরাম বিলখুসুস হযরত মাওলানা নুরুল ইসলাম বলিপুরি সাহেব, হযরত মাওলানা আনোয়ার শাহ সাহেব, আল্লাহ ওনাদেরকে আল্লাহ হায়াতে তৈবা দান করেন। আল্লাহ ওনাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে হায়াতে তৈবা এনেন। আল্লাহ ওনাদের খেদমতকে আম এবং তাম করে দেন। ইয়া আল্লাহ প্রত্যেক বছর যাতে এই এলাকার আইমা কেরাম এবং কল্যাণ সমিতির তারা প্রত্যেক বছর আরও আল্লাহ সুন্দরভাবে এখানে মাহফিল আয়োজন করতে পারেন, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন, হিম্মত দান করেন। ইয়া আল্লাহ সমস্ত বদদিনীকে আল্লাহ আপনি খতম করে দেন। ইয়া আল্লাহ হককে গালিব করেন, ইয়া আল্লাহ বাতিলকে মাগলুব করেন। ইয়া আল্লাহ আমাদের সমস্ত জায়েজ হাজতগুলি আল্লাহ পুরা করে দেন, সমস্ত মুশকিলাত আসান করে দেন, আমাদের উপর থেকে সমস্ত মাসায়েব দূর করে দেন, আমাদের দেশ এবং জাতির জন্য খায়ের ফয়সালা করেন, আমাদের দেশ এবং জাতির জন্য খায়ের ফয়সালা করেন। ইয়া আল্লাহ সমস্ত মজলুম মুসলমানদের উপর রহম করেন, ইয়া আল্লাহ সমস্ত মজলুম মুসলমানদের উপর রহম করেন। ইয়া আল্লাহ আমাদের সমস্ত দোয়া কবুল করেন, সমস্ত দোয়াকারীদের দোয়া কবুল করেন, সমস্ত দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।